السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وقال سبحانه وتعالى في آية أخرى وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون وقال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله ভৈরবের ঐতিহ্যবাহী আল শিফা হাসপাতাল কর্তৃক আয়োজিত ও ইসলামিক এডুকেশন সেন্টার আল শেফা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাসিক দিনে মাহফিলে আগত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম ও আমার সর্বস্তরের দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে বিভিন্ন বাধা উপেক্ষা করে আজকের এই মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরগুজার হলাম। আমরা গত সপ্তাহে, গত মাসে নওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ কি সেগুলো আলোচনা করেছিলাম। তখনও বলা হয়েছিল যে আমরা মুসলিম, আমরা আমাদের উযু ভঙ্গের কারণ হয়তো জানি, নামাজ ভঙ্গের কারণও আমরা জানি, রোজা ভঙ্গের কারণ কিছুটা হলেও আমরা জানি, কিন্তু ঈমান যে ভঙ্গ হতে পারে, ঈমান ভঙ্গের কারণ কি, এগুলো সম্পর্কে আমরা একেবারেই অজ্ঞ। বিশেষ করে বিষয়টা যখন আলেমদের মুখেও শোনা যায় এবং হাদিসেও পাওয়া যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললে তার ঈমান আর নষ্ট হয় না, এ আকীদার সূত্র হচ্ছে কিছু হাদিসও আছে, যেমন আমি তিনটে হাদিস মৌলিকভাবে যা পাই তা উপস্থাপন করছি এবং এক দিয়ে আজকের আলোচনা শুরু হবে। আমরা সেই নওয়াকিদুল ইমানের প্রথম বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, কারণ কোন বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন না করলে আরো ক্ষতি হয়। নিমে হাকিম খত্রায়ে জান, নিমে মোল্লা খত্রায়ে ইমান। আধা ডাক্তার রোগীর জীবন ধ্বংস করে আর আধা মোল্লা মুসলমানদের ইমান নষ্ট করে। হাদিসের ভিতরে কিছু হাদিস আছে এরকম যে হাদিসগুলো দেখলে আপনি বুঝবেন যে মাশাআল্লাহ, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি তাহলে আর জীবনে ইমান নষ্ট হবে না। একটা হাদিস আমি শুরুতে পড়েছি, উমিরতু আন উকাতিলান নাস, আমি মানুষের সঙ্গে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি, হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আসামু মিন্নি দিমা আহমু আমওয়ালাহুম, তারা তাদের জানের এবং মালের নিরাপত্তা আমাদের থেকে লাভ করল, আমরা তার কোনো জানের ক্ষতি করব না মালেরও ক্ষতি করব না যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলবে। এখন সে অন্তর দিয়ে পড়ল কিনা সেটা আমাদের দেখার বিষয় না, ওয়া হিসাবুহু আলাল্লাহ, এর হিসাব নেবেন আল্লাহ। এটা একটা হাদিস। আরেকটা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবীহাতানা ফাযালিকাল মুসলিম, যে ব্যক্তি আমাদের সালাতের মতো সালাত আদায় করল, আমাদের কিবলাকে কিবলা ভাবল মানে কিবলার দিকে মুতাওয়াজ্জিহ হল, আমাদের যবেহকৃত পশু খাইল, ফাযালিকাল মুসলিম, সেই মুসলিম। আর সে লোকটা লাহু জিম্মাতুল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে যায়, ফালা তুখফিরুল্লাহ ফি জিম্মাতিহি, তার জানমালের ক্ষতি করে তোমরা আল্লাহর নিরাপত্তার মধ্যে হস্তক্ষেপ করো না। আল্লাহ যাকে নিরাপত্তা দিয়েছেন তোমরা তার ক্ষতি করতে যেও না, তাহলে তুমি শেষ হয়ে যাবে। মনে করেন আমি একজনকে নিরাপত্তা দিলাম, আপনি যদি সেই লোকটার ক্ষতি করতে চান তাহলে আমার যতক্ষণ পর্যন্ত শক্তি আছে আমি সেটা প্রতিহত করার চেষ্টা করব। তো আল্লাহ তাআলা যাকে নিরাপত্তা দেন তার যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে সে রক্ষা পাবে। আর হাদিসটা গুরুত্বপূর্ণ হাদিস, মান সাল্লা সালাতানা ওয়া আকালা যাবীহাতানা, যে আমাদের মতো সালাত আদায় করলো, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলার দিকে মুতাওয়াজ্জিহ হলো, ওয়া আকালা যাবীহাতানা, আমাদের যবেহকৃত পশু খাইল, আমাদের হাতের জবাই সে খায়, ফাযালিকাল মুসলিম, সেই মুসলিম। লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতুর রাসূলিহি, সে আল্লাহর জিম্মায় চলে গেছে, আল্লাহ তাকে নিরাপত্তা বিধান করেছেন, এখন তোমরা যদি তাকে হত্যা করো তার কোনো ক্ষতি করো তাহলে তুমি আল্লাহর নিরাপত্তার ভিতরে হস্তক্ষেপ করলা, তোমার আর রক্ষা নেই। দুইটা হাদিস হল। তিন নম্বর আরেকটা হাদিস, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন পালক নাতি, যায়েদ ছিল আল্লাহর রাসূলের পালক পুত্র, তার ছেলে ছিল উসামা। এক যুদ্ধে তাকে কমান্ডার করে পাঠানো হল, যুদ্ধ মারাত্মক আকার ধারণ করল, এক পর্যায়ে কাফের পক্ষ থেকে কিছু লোকেরা বলল আমরা ইসলাম গ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুরু করল, উনি তারপরে ওদেরকে হত্যা করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এসে বিষয়টা উপস্থাপন করলেন, জিয়া রাসূলুল্লাহ, আমি তো ওদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও হত্যা করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আকাতালতা রাজুলান, তুমি এমন লোককে হত্যা করতে পারলে যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিয়েছে? উসামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, জিয়া রাসূলুল্লাহ, সে তো তার জান বাঁচাবার জন্য বলেছে, সে তো অন্তর দিয়ে বলে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল্লা শাকাত্তাকাল বাহু, তুমি তার অন্তরটা চিরে দেখো নাই কি জন্য, যে ইমান আছে কিনা। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিম্মা ফাআলা উসামা, উসামা যে কাজটা করেছে এ বিষয়ে আমি আল্লাহ তোমার কাছে পানাহ চাই, এটার সঙ্গে আমার কোন সম্পর্ক নাই। কয়টা হাদিস হলো? তিনটা, খুব ভালো করে শুনবো। এই তিনটা হাদিসের কারণে আমাদের ওলামায়ে কেরামরাও বিভ্রান্তির মধ্যে আছেন যে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়ে পশ্চিম দিকে ফিরে যে নামাজ পড়ে আহলে কিবলা, সে আর কোন সময় কাফের হতে পারে না। এই তিনটে হাদিস খুব মজবুত দলিল। আপনারা হয়তো এখন বুঝছেন যে এটা যে ঠিকই, কোন মুসলমান অর্থাৎ যে কেবলার দিকে ফিরে নামাজ পড়ে তাকে আর কাফের বলা যাবে না। আমি এই হাদিসগুলোর উত্তর দেওয়ার আগে আপনাদেরকে কিছু ইতিহাস থেকে বলতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই মুসলিমদের অবস্থা খুব করুণ আকার ধারণ করল। একদিকে রোম এবং পারস্যের দুই পরাশক্তি মদিনার উপরে হামলা করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছিল, অপরদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একটা যুদ্ধের কমান্ডার বানাই আবার পাঠাবার জন্য প্রস্তুত করেছিলেন, কিন্তু উনি আল্লাহর রাসূলকে অসুস্থ দেখে যান নাই। এখন হচ্ছে এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহিনী তৈরি করেছেন, অর্ডার দিয়েছেন, এটা রওনা করতে হবে। তৃতীয় সমস্যা দেখা দিল, ইয়ামানের থেকে একজন নবুয়াত দাবি করল, মুসাইলামাতুল কাযযাব, মিথ্যা নবী। একদল মানুষ তার উম্মত হওয়া শুরু করল। আর একটা বড় সমস্যা দেখা দিল আভ্যন্তরীণ, মুসলিমদের মধ্যে একদল লোক যাকাত দিতে অস্বীকার করল। ওমর ইবনুল খাত্তাবের মতো লৌহ মানব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু হযরত আবু বকরের কাছে গিয়ে বললেন যে আবু বকর, এখন চতুর্দিকে সমস্যা, এই মুহূর্তে উসামার বাহিনীকে পাঠাবার দরকার নাই, ওটাকে থামিয়ে দাও। দ্বিতীয় পর্যায়ের যারা যাকাত দিতে অস্বীকার করেছে এদের বিরুদ্ধে যুদ্ধ করার দরকার নেই, কারণ ওরা তো ইসলাম ত্যাগ করে নাই, ওরা নামাজ পড়ে, রোজাও রাখে, এরকম ভাবে হজও করে, ওরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কোনটাকে অস্বীকার করে নাই, সবগুলো ঠিক আছে, এদের বিরুদ্ধে এখন যুদ্ধ করার দরকার নাই, আগে বাহিরের আক্রমণ ঠেকানো দরকার, মুসাইলামাতুল কাযযাবের উম্মত হচ্ছে যারা ওদেরকে হত্যা করা দরকার, মুরতাদ হলো যারা তাদের বিরুদ্ধে লড়াই করা দরকার, সুতরাং যারা যাকাত দিতে অস্বীকার করেছে ওদের বিরুদ্ধে লড়াই করার দরকার নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা সিংহের মতো গর্জে উঠলেন, ওমর, জাহিলি যুগে তো সিংহ ছিলে, ইসলাম গ্রহণ করে শিয়াল হয়ে গেছ, জেনে রাখো আয়ান কুসুদ্দিন ওয়ান হাইয়ুন, দিন ইসলামের সামান্য ক্ষতি হবে, আর আমি আবু বকর জীবিত থাকবো তা হতে দেওয়া হবে না। আল্লাহর কসম, আল্লাহর নবীর যুগে যারা একটা বকরির বাচ্চা যাকাত দিত অথবা একটা উটের সঙ্গে উটের রশিটা দিত, আজকে যদি সেটা দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করলাম। এরপরে দেখা গেল রোম পারস্যের হুঙ্কারও থেমে গেল, যাকাত দিতে অস্বীকার করেছিল যারা তারা তওবা করল, যাকাত দিতে রাজি হয়ে গেল। ওসামার বাহিনীকে পাঠিয়ে দিলেন, যাও তুমি তোমার কাজে চলে যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে রওনা করে দিয়েছেন, এটা ফিরাবার অধিকার আমার নাই, চলে যাও। সব ঠিক, মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে লড়াই হলো এবং সেখানে অনেক সাহাবা একরাম শহীদ হলেন, শেষ পর্যন্ত মুসাইলামাকে হত্যা করা হলো। এবারে আসুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যাকাত দিতে অস্বীকার করলো যারা তাদের বিরুদ্ধে লড়াই করলেন, তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, তারা নামাজ পড়ে নাই, ওই হাদিস কি উনি জানতেন না? যে হাদিসগুলো আমি বললাম যে যারা আমাদের মতো সালাত আদায় করে, আমাদের কিবলাকে কিবলা গ্রহণ করে, আমাদের জবে কৃত পশু খায়, তারা মুসলিম, তাদের বিরুদ্ধে লড়াই করা যাবে না, আমি আদিষ্ট হয়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহ না বলা পর্যন্ত লড়াই চালিয়ে যাব, লা ইলাহা ইল্লাল্লাহ বললে তাকে হত্যা করা যাবে না। এই হাদিসগুলো কি আবু বকর সিদ্দিক জানতেন না? কেন লড়াই করতে বললেন? এমনি ভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একদল মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ মনে করতে শুরু করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মানুষ বিভিন্ন রকমের ফেরকা হয়ে গেছে। একদল তো আল্লাহই বলল যে তুমি আল্লাহ, তোমার মধ্যে আল্লাহ অবতরণ করেছে, হিন্দুদের যাকিদা যেটা আল্লাহর অবতার। আর একটা গ্রুপ ছিল, তারা বলতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী দুইজনই নবুয়তের মধ্যে অংশীদার ছিলেন। তৃতীয় আর একটা গ্রুপ ছিল, নবুয়ত আসলে এসেছিল আলীর কাছে কিন্তু জিব্রাইল ভুল করে চলে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেই হিসাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল হয়ে গেছেন, মানতে হবে, কিন্তু এর পরের অবস্থানটাই আলীর। আর একদল লোক মনে করল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আলী হলেন খলিফাতু বিলা ফাসল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খেলাফত দিয়ে গেছেন, সুতরাং তিনিই খলিফা। মাঝখানে আবু বকর, ওমর, ওসমান যে তিনজন খলিফা, এরা ছিল অবৈধ, সুতরাং তারা ছিল নাউজুবিল্লাহ মুনাফিক, মোরতাদ। তাদেরকে যারা মান্য করলো তারাও মুনাফিক আর মোরতাদ হয়ে গেছে। এই হল কয়েকটা ফেরকা। এর মধ্যে যেই ফেরকাটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বলল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নেতাগুলোকে ধরে এনে আগুনে পোড়াইয়া মেরে ফেললেন। এটা ভিন্ন বিষয়, আগুনে পোড়াইয়া মারা কাউকে জায়েজ নেই, কারণ একটা হাদিসে বলা আছে লা ইউআযযিবু বিন্নার ইল্লা রাব্বুন্নার, আগুন দিয়ে শাস্তি দিবেন তিনি যিনি আগুনের মালিক। এই হাদিসটা ওরাও জানত। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে আগুনে পোড়াবার জন্য শাস্তি দেওয়া শুরু করলেন, তখন তারা বলল আপনি যে আল্লাহ আমরা এখন পুরা নিশ্চিত, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগুনের দ্বারা পোড়াইয়া শাস্তি দেওয়ার মালিক একমাত্র আগুনের মালিক, আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার রাখেন একমাত্র আগুনের মালিক যিনি, তিনি। তো আপনি আমাদেরকে আগুন দিয়ে পোড়াচ্ছেন, আপনি আগুনের মালিক, আপনি আল্লাহ। এই জন্য আব্বা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যদি আলীর সময় থাকতাম তাহলে হয়তো আলীকে আমি যে কোনো ভাবে হোক আগুন দিয়ে শাস্তি দিতে বারণ করতাম, কারণ এমনি একটা লোক গোমরা হয় হোক কিন্তু কাউকে গোমরা হওয়ার জন্য তার হাতে দলিল তুলে দেওয়া যাবে না। এখানে তারা সুযোগ পেয়ে গেছে। এখন আমার প্রশ্ন, যেই লোকগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বলেছিল, আলী পোড়াইয়া মারলেন, তারা তো আল্লাহ মানত, তারা লা ইলাহা ইল্লাল্লাহ ত্যাগ করে নাই, তারা কিন্তু নামাজ ত্যাগ করে নাই, রোজা ত্যাগ করে নাই, মানসাল্লা সালাতান আমাদের কেবলাকে কেবলা মনে করা এটা ত্যাগ করে নাই, কেন হত্যা করলেন? এই জন্য বুঝতে হবে ওই হাদিসগুলো কি অর্থ। এর মানে হচ্ছে এই যুদ্ধ চলছে, যুদ্ধ চলাকালীন সময় একদল লোক বলল লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম গ্রহণ করলো, আপনি তাদেরকে হত্যা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তার থেকে ঈমান ভঙ্গের কোনো কারণ না পাওয়া যায়। এ হলো ওই হাদিসের অর্থ। ওসামা ইবনে যায়েদ যে লোকগুলোকে হত্যা করলেন ওরা যুদ্ধের ময়দানে ইসলাম গ্রহণ করেছিল, এরপরে তাদের থেকে এমন কোন কাজ প্রকাশ পায় নাই যার দ্বারা তাদের কি হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, কাজেই এদেরকে হত্যা করা জায়েজ হয় নাই। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কেন ওদের অন্তর চিরে দেখো নাই, কারণ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলল এরপরে যতক্ষণ পর্যন্ত ওটার পরিপন্থী কোনো কাজ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তাকে হত্যা করা যাবে না। যেমন মনে করুন আপনি উযু করলেন, উযু করার পরে উযু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় নাই, তাহলে আপনি ওই উযু দিয়ে নামাজ পড়তে পারবেন। কিন্তু যদি মাঝখানে উযু ভঙ্গের কারণ পাওয়া যায়, আপনি উযু করলেন মাঝখানে উযু নষ্ট হয়ে গেছে, এরপরে মসজিদে নামাজ পড়া যাবে, আবার কি করতে হবে? ঠিক এরকম লা ইলাহা ইল্লাল্লাহ বললে পরে তাকে হত্যা করা যাবে না, তাকে কতল করা যাবে না। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়াকালা যাবিহাতানা, যে আমাদের মতো সালাত আদায় করে আমাদের কেবলাকে কেবলা গ্রহণ করে আহলে কেবলা বলে যাদেরকে, এই লোকগুলোকে আমরা কাফের বলবো না যতক্ষণ পর্যন্ত এর পরিপন্থী কোনো কাজ তার থেকে না পাওয়া যাবে, উজু ভেঙ্গে না যাবে। আর যদি উজু ভেঙ্গে যায় তাহলেও কি কাফের বলা যাবে না? এইটা মনে রাখতে হবে। এরকম এগুলো ছিল যুদ্ধের ময়দানের ঘটনা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে হত্যা করলেন, আগুনে পোড়ায় মারলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন যাকাত দিতে অস্বীকার করার কারণে, তারা যদিও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, যদিও কেবলার দিকে মুতাওয়াজ্জিহ হচ্ছে, যদিও আমাদের যবেহকৃত পশু খায়, তারপরেও তারা মুসলিম নাই। কারণ কি? ওই যে পিছনের রাস্তা দিয়ে বায়ু ত্যাগ করলে উজু ভেঙ্গে যায়, এরকম এদের উজু ভেঙ্গে গেছে, ইমান কি হয়ে গেছে? ভেঙ্গে গেছে। তাহলে আমরা এখন বিষয়গুলো পরিষ্কার যে ইমান কি হতে পারে, ভাঙতে পারে, ইমান কি হতে পারে? ওই যেই হাদিসগুলো আপনাকে শুনাবে যে না না কোন আহলে কিবলাকে কাফের বলা যাবে না, তাদেরকে আপনারা কি উত্তর দিবেন? যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন যারা যাকাত দিতে অস্বীকার করেছিল, তারা তাহলে কিবলাই ছিল, তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ত, সালাতও পড়ত, তারা হজও করত, যাকাত অস্বীকার করেছে শুধুমাত্র। তাদের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করা হল? যেহেতু তারা লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার না করলেও এমন কিছু কাজ করছে যেটার ধারা তাদের ইমান কি হয়ে যায়, ভেঙ্গে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম ইমান ভঙ্গ হয়, ইমান ভঙ্গ হয়, ইমান ভঙ্গ হতে পারে। কাজী আহলে কিবলা হলি তাকে আমরা বলবো মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লি বলবো মুসলিম, টুপি দাঁড়িয়ে আছে বলি বলবো মুসলিম। এরপরে যদি সে ইসলামের নাম সহ্য করতে না পারে, ইসলাম বাংলাদেশের সংবিধানে ইসলাম থাকলেই আমাদের কি লাভ, না থাকলে কি লাভ, সেটা আলোচ্য বিষয় না। কারণ মদের দোকানের সাইনবোর্ডে বিসমিল্লাহ থাকার কোন দরকার আছে? এই জন্য আমাদের এই সংবিধানে বিসমিল্লাহ থাকুক বা না থাকুক এ নিয়ে এত বড় কথা না। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে তুমি কেন বিসমিল্লাহ বরদাস্ত করছো না? রাষ্ট্রধর্ম ইসলাম, এইটা সংবিধানে থাকা না থাকার কোনো মর্যাদা আছে কিনা আমি জানি না। কারণ এরকম শাপলা ফুল জাতীয় ফুল, ওই বেচারা শাপলা ফুল জানে না যে আমি জাতীয় ফুলে বসে আছি। জাতীয় পাখি কি? দোয়েল। এতে দোয়েলের কোন লাভ আছে? জাতীয় মাছ ইলিশ, ওর কি লাভ আছে? এরকম যদি জাতীয় ধর্ম ইসলাম সংবিধানে থাকে, এ তো ইসলামের কোনো মূল্য বা কোনো কিনায় ফায়দা নেই। যে দেশে মুসলিম সে দেশে ধর্ম ইসলামী হবে, আর হবে কি? কিন্তু বিষয়টা হচ্ছে এই যে তুমি কেন বরদাস্ত করতে পারছো না, তুমি কেন বাদ দিতে চাচ্ছ? নিশ্চয়ই ইসলাম শব্দটা ভালো লাগে না, কি লাগে না? ভালো লাগে না, মুসলিম শব্দটা শুনতে ভালো লাগে না, এই কারণে এটাকে যেমনে হোক বাদ দিতে হবে। তাহলে এবারে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন দিয়েছেন সংবিধান আকারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যে কোরআনের মাধ্যমে বিধান দিয়েছেন, এই বিধানগুলোকে একটা যাকাত অস্বীকার করলে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করতে পারেন, তাহলে যারা কোরআনুল কারিমের একটা দুটো নয় অনেকগুলো বিধানকে অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে, তার বিরুদ্ধে কাজ করেছে, তাদের ইমান থাকবে? যারা মূর্তি তৈরি করে তাদের ইমান থাকবে? মূর্তি সংরক্ষণ করে যারা, মূর্তির সামনে গিয়ে নীরবে দাঁড়িয়ে থাকে যারা, এরকম ভাবে আল্লাহ তাআলা মদ হারাম করেছেন, এই মদের লাইসেন্স দিয়ে যারা বৈধ করে তাদের অবস্থা কি? আল্লাহ তাআলা সুদ হারাম করেছেন, এই সুদের লাইসেন্স দিয়ে যারা হালাল করলো তাদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা চোরের বিধান দিয়েছেন হাত কেটে দাও, যারা বললো এটা এই যুগে চলে না, বরবার আইন বিকল্প আইন তৈরি করলো, ওটাকে বাতিল করলো, বিকল্প আইন তৈরি করলো, তাদের ইমান আছে কিনা? এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নারীচারের বিচার দিলেন এটা যাদের পছন্দ হলো না, আল্লাহর তাকে বাতিল করে বিকল্প আইন তৈরি করলো, তাদের ঈমান আছে? এরা যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারপরও ঈমান নাই, তারপরও কি নাই? বিষয়টা ক্লিয়ার কিনা? ঈমান ভঙ্গের কারণ এইটা বললে অনেকের মাথা চুলকায় যে এটা জীবনেই শুনি নাই, ঈমান আমার ভাঙে নাকি? ঈমান একবার আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, বাস, এটা একটা টাইলস করে দিছে নাকি মার্বেল পাথর বসাই দিছে, এটা ভাঙবে না। এই জন্য এই বিষয়টা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেছেন ঈমান ভাঙে, যে এমন একটা মুহূর্ত আসবে, ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান ইউমসি কাফিরান, এমন একটা মুহূর্ত আসবে যখন মানুষ সকালে মুমিন, বিকালে সে কাফের হয়ে গেছে, এমন কাজ করেছে যে কাফের হয়ে গেছে, আবার বিকালে মুমিন, সকালে কাফের হয়ে গেছে, তার ঈমান ভাঙবে। এবারে আসুন আমি আমার এই কথাটাকে কোরআনের দ্বারা সমর্থন করি। আমরা তো মুশরিক বললে বুঝি কি, মুশরিক বললেই আমাদের সমাজের লোকদের ধারণা চলে যায় কোথায়, কোথায় যায়? হ্যাঁ, হিন্দুদের দিকে। ওই যে দেবদেবী পূজা করে, যারা মূর্তি পূজা করে, দশটা হাত বানাই পূজা করে, একটা তীর নিয়ে আসে, একটাকে মেরে চিৎ করে ফেলছে, এদের দিকে আমাদের মন চলে যায়। কিন্তু আমরা দেখি কোরআনে মুশরিক বলতে মুমিনদেরকে টার্গেট করেছে। এই জন্য আমি কোরআন খুলে নিয়েছি, যদি আমার এটা আয়াত মুখস্থ আছে তারপরও যেন কোনো ভুল না হয়। সুরায়ে ইউসুফের 106 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি, তাদের মধ্যে বেশিরভাগ লোক আল্লাহর উপরে ঈমান আনে না, ইল্লা ওয়া হুম মুশরিকুন, তবে শিরিক করা অবস্থা ঈমান আনে। তার মানে বেশিরভাগ লোক যারা মুমিন দাবি করে, এদের বেশিরভাগ লোক শিরিক যুক্ত অবস্থায় ঈমান এনেছে। তাহলে আল্লাহ তাআলা এখানে মুশরিক বলে টার্গেট করছেন কাদেরকে? মুমিনদেরকে, যারা ঈমান এনেছে এরকম লোকদেরকে। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এই মুশরিক কারা? এই মুশরিক কি হিন্দুরা? এই মুশরিক কি বৌদ্ধরা? এই মুশরিক কি শিখেরা? এই মুশরিক কারা? যারা ঈমানদার, ঈমান দাবি করে তারা। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, কত নম্বর আয়াত? সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। এখানে পরিষ্কার হয়ে গেল, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইজন লোক, একজন লোক একটা মাছির কারণে জাহান্নামে চলে গেছে, আর একজন লোক একটা মাছির কারণে জান্নাতে চলে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? একটা মাছির কারণে, সামান্য মাছির কারণে একজন লোক জান্নাতে চলে যাবে, একজন লোক জাহান্নামে গেল, এটা কেমন কথা? হাদিসটা আছে, عن سلمان قال دخل رجل الجنة في ذباب ودخل رجل النار في ذباب, একজন লোক একটা মাছির কারণে জান্নাতে প্রবেশ করেছে, আর একজন লোক একটা মাছির কারণে জাহান্নামে প্রবেশ করেছে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাররা রাজুলানি আলা কওমিন, দুজন লোক একটা এলাকা, একটা জনবসতি এলাকা দিয়ে যাচ্ছিল, কদ আকাফু আলা সানামিন লাহুম, ওই রাস্তার পাশে একটা মূর্তি ছিল বা মাজার ছিল, যেখানে তারা সবসময় নীরবে দাঁড়িয়ে থাকত, নীরবতা পালন করত। আকাফু, এই নীরবতা পালন করে না আমাদের দেশে? এক মিনিট কেউ মরলে এক মিনিট নীরবতা পালন করে, এটা কোত্থেকে আসছে জানেন? কে বলতে পারেন? এটা খ্রিস্টানদের থেকে আসছে। খ্রিস্টানদের ধর্মীয় মত হচ্ছে এই, যীশু খ্রিস্ট খ্রিস্টানদের সমস্ত পাপ নিয়ে উনি এই জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন, ওদের সব পাপ মোচন হয়ে গেছে। এই জন্য যখনই কোনো ব্যক্তি মারা যায় তখন যীশু খ্রিস্ট এসে ওর রুহটা নিয়ে যায়। তো রুহু নিতে আসলে যেন হইচই না হয় এই জন্য কি করতে হবে? একেবারে নীরব নিশ্চিদ্র পরিবেশ থাকতে হবে, যেখানে কোনো রকম হইচই, কোনো রকম কথাবার্তা না হয়, কারণ যীশু খ্রিস্ট আসবেন, যীশু এসে ও রুহুটাকে নিয়ে যায় পূত পবিত্র অবস্থায়। এই জন্য কি করতে হয়? এক মিনিট নীরবতা পালন করতে হয়। তাহলে এই যে এক মিনিট নীরবতা পালন করা, এটার জন্মসূত্র পাওয়া গেল। এখানে হাদিসে আছে আতাফু আলা সানামিল্লাহুম, ওরা এখানে নীরবে দাঁড়িয়ে থাকতো। আমাদের দেশেও দেখবেন যত মাজার সব কোথায়, রাস্তার পাশে, মনে হয় যেন সবগুলো মরছে গিয়ে রাস্তার পাশে। তা আবার রাস্তা বলতে রেল লাইনের পাশে না, কোন রাস্তার পাশে, বাস লাইনের পাশে, যাতে টাকা পয়সা আদায় করতে সুবিধা হয়, বাস থামাইয়ে দেয়। এই ঘটনা এখানে আসছে, লা ইয়ামুরু আলাইনা লিয়াউমা আহাদুন ইল্লা কদ্দামা শাইআন, ওখান দিয়ে যে কেউ যায়, কেউ যেতে হলে তাকে কিছু দিয়ে যেতে হবে। আমার দেশে যাওয়ার পথে ফরিদপুর পার হলে একটা মাজার আছে বিসমিল্লাহ সার মাজার, স্পিড ব্রেকার দেওয়া খুব বড় আকারে, যে কোনো গাড়ি থামতেই হবে, উপায় নাই, টাকা দাও, আল্লাহ বোধহয় বাঁচাই চোরার থেকে। কারণ এখন একটা বাইপাস রোড হয়ে গেছে, এখন ওই রাস্তার পরে না, এখন এইবার আসলাম তো ওই রাস্তা পরে নাই, মানে বাইপাস দিয়ে চলে আসছে। একটা শিরিকের থেকে আল্লাহ বোধহয় বাঁচাইছে কিছু মানুষকে। একবার মাগরিবের সালাতের টাইম হয়ে গেল, তো বাসওয়ালা ওইখানে গিয়ে থামাই দিল নামাজ পড়ার জন্য। আমি বললাম যে সামনে যাও। এখন সব পাবলিক যারা সাধারণ পাবলিক তারা বলে হুজুর নামাজ পড়ার জন্য গাড়ি থামাই দেবে, আর হুজুর বলতেছে গাড়ি চালাও সামনে, এটা উল্টো হয়ে গেল না? তো সবাই একটু কেমন কেমন, হুজুর এটা কেমন কাজ, হলে নামাজের টাইম হয়ে গেছে, মাগরিবের টাইম, আরো সময় তো লম্বা না, তো সামনে মসজিদ অনেক দূরে, আমি দূরে না হোক যে মাঠে নামাজ পড়বো, তবে এখানে পড়বো না। কারণ কি, যেই মসজিদের সঙ্গে মাজার থাকে বা মাজারের টাকা দিয়ে মসজিদ তৈরি হয়, মাজারের টাকা দিয়ে মসজিদ রক্ষণাবেক্ষণ চলে, ইমামের বেতন দেওয়া হয়, ওখানে সালাত হয় না, মাত্র তাহারিমি হয়, মাত্র তাহারিমি, কবরস্থান নামাজ পড়ার জন্য না, কবরস্থান মানুষ মাটি দেওয়ার জন্য, কাজে ওটা কবর। তো যাই হোক, বলছিলাম যে বিষয়টা, বর্তমানে অনেক কবর আছে এরকম, লা ইয়ামুরু আলাইনা লিয়াউমা আহাদু ইল্লা কদ্দামা শাইয়ান, কিছু দিয়ে যান। ফাকালু লি আহাদিহিমা, দুইজনের একজনকে বলল কদ্দিম শাইয়ান, কিছু জিনিস দাও, যা পারো দাও, যে যা পারেন, একটা হোক যে যা পারেন, কিছু দিয়ে যাও। ফা আবা, সে বলল যে না, আমি আল্লাহ ছাড়া কাউকে কিছু দেই না, আমি দিব না। ফা কুতিলা, তাকে হত্যা করা হলো, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফা দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেছে। ওয়াকালু লিল আখার, আরেকজনকে বলল কদ্দিম শাইয়ান, তুমি কিছু দাও। ফাকালু, তো সে বলল আমার তো দেওয়ার কিছু নেই, আমি খালি হাতে আছি। ফাকালু কদ্দিম ওয়ালাও জুবাবান, একটা মাছি হলেও দাও। এটা মাছি বলতে তুচ্ছ জিনিস কি বোঝায়, সামান্য কিছু দাও। ফাকালা ওয়াইস জুবাব, জুবাব দিয়ে করবা কি, মাছি দিয়ে করবা কি, ও ঠিকই একটা মাছি পড়ছে, গায়ে থাপ্পড় মেরে মাছিটাকে ধরে দিয়ে দিল, নেয় মাছি নাও, মাজারওয়ালা তাকে ছেড়ে দিল। ফাকাদ্দামা জুবাবান ফাদাখালান নার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে এই মাছিটাকে দেওয়ার কারণে জাহান্নামে চলে গেছে। একটা মাছি যদি এই মাজারে বা মূর্তিকে দেওয়ার কারণে জাহান্নামে চলে গিয়ে থাকে, তাহলে যারা বড় বড় ষাঁড় মহিষ গরু দুম্বা উট ভেড়া এগুলো কিনে দেয় তারা কোথায় যাবে? এইগুলোর নাম দেয় ও মহাপবিত্র ওরস শরীফ, মহাপবিত্র। এটা ভালো করে বুঝে রাখেন, মহাপবিত্র আরবি কি জানেন কিছু? হায়রে মুসলিম, আল্লাহর 99টা নাম আছে, হাদিসে বলা আছে ইন্না লিল্লাহি 99 ইসমান, নিশ্চয় আল্লাহর 99টা নাম রয়েছে। ফামান আহসাহা, যে ব্যক্তি এই 99টা নাম আয়ত্ত করবে, তার মানে পড়বে, অর্থ বুঝবে, সে অনুযায়ী ইমান রাখবে, আমল করবে, তোমার আহসাহা, খালি মুখস্থ করবে না, তসবির মতো মুখস্থ করলো মানলো না, তত লাভ নাই। তোমার আহসাহা, এখানে হাফেজ হয় না খালি, আহসাহা, যেগুলোকে হেস নুন করলো, আহসা হাসিউন, আয়ত্ত রাখলো, দাখালাল জান্না, সে জান্নাতে প্রবেশ করবে। সেই 99টা নামের মধ্যে একটা নাম আছে কুদ্দুস, একটা নাম কি? এই কুদ্দুস শব্দের অর্থ হচ্ছে মহাপবিত্র, এটা আলেমরা বুঝবেন, কুদ্দুস মানে পবিত্র, কিন্তু ওখান থেকে কুদ্দুসের মুবালাগা, মুবালাগা বলে আরবিতে, মানে বেশি বুঝাবার জন্য। তাহলে কুদ্দুস মানে হচ্ছে এমনি, কুদ্দুস মানে পবিত্র, আর কুদ্দুস মানে হচ্ছে মহাপবিত্র। তাহলে মহাপবিত্র কে? আর সেটা নিয়ে লাগাইল কোথায়? মহা অপবিত্র জায়গায়। কোথায়? মহা অপবিত্র, যেখানে সবগুলোই অপবিত্র কাজ হয়। এই যে দেখাইলাম যায় গরু, এটা এই যে শিরিক। আপনি দেখেন একটা মাছি দেওয়ার কারণে জাহান্নামে চলে গেল, আর এখানে দিল কি? এই হাদিসটা মুসান্নাফ ইবনে আবি সাইবার ভিতর আছে, 33,709 নম্বর হাদিস। তারপরে মুসনাদে আহমদের ভিতর আছে, জুহুদ অধ্যায়ের 22 নম্বর পৃষ্ঠায়। তারপরে খতিবের কিফায়াতে আছে, 185 নম্বর পৃষ্ঠায়। আবু নুয়াইম আল হুলিয়া নামক কিতাবে উল্লেখ করেছেন প্রথম খণ্ডের 203 নম্বর হাদিস। বাইহাকির সোয়াবুল ইমান অধ্যায়ে 6,962 নম্বর হাদিস, এবং হাদিসটা সহি। তাহলে এই হাদিসটা আমি বললাম যে হাদিসটা একটা মাছির কারণে একটা লোক জান্নাতে চলে গেল, একটা লোক জাহান্নামে চলে গেল। তাহলে যারা মাজারে মাছি দেয় না, খালি কি দেয়? গরু দেয়, মোষ দেয়, দুম্বা দেয়, ভেড়া দেয়, টাকা দেয়, পয়সা দেয়, তাদের অবস্থা কি? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে ঈমান কবুল হওয়ার জন্য শর্ত আরোপ করেছেন যে উযু দিয়ে নামাজ হবে ঠিকই, মাঝখানে উযু নষ্ট না হয়। কোরআনে আসছে সূরায়ে আনআম 6 নম্বর সূরার 82 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং যারা তাদের ঈমানকে জুলুমের সঙ্গে সংমিশ্রণ করে নাই, জুলুমের সঙ্গে মিলায় নাই, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, অহুম মুহতাদুন, এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এখানে বলা হয়েছে যারা ঈমানের সঙ্গে জুলুমকে মিলায় নাই। এই আয়াত নাজিল হওয়ার পরে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাহাবায়ে কেরামদের উপর এটা খুব কঠিন হয়ে গেল, শাক্কা যালিকা আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবীদের কাছে খুব কঠিন মনে হলো এটা। এবং তারা বললেন আইয়ুনা আলাম ইয়াজলিম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সঙ্গে মিশ্রণ করে নাই, তাদের জন্য নিরাপত্তা, তারা হেদায়েত প্রাপ্ত। তাহলে আমাদের মধ্যে এমন কে আছে যে ঈমানের সঙ্গে জুলুম মিলায় না? সবাই তো জুলুম করি, স্ত্রীর উপরে করি, সন্তানের উপরে করি, পাড়া প্রতিবেশীর উপরে করি, নিজের উপরে জুলুম করি, জুলুম তো সবার উপরেই করি। তাহলে এমন কোন ব্যক্তি আছে যে আমাদের মধ্যে জুলুম করে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমরা যেটা বলেছো ওটা না, লাইসা ওয়ালাইসা যাকা, তোমরা যেটা মনে করেছো তা নয়। এইখানে জুলুম মানে ওই জুলুম নয়, এখানে জুলুম মানে হচ্ছে ওই জুলুম, যেই জুলুম লোকমান তার পুত্রকে বলেছিল, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা জুলমুন আযীম, হে আমার পুত্র তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে বড় জুলুম কি? তাহলে এখানে যে আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানের সঙ্গে জুলুমকে মিলায় নাই, এই জুলুম বলতে কি? এখানে শিরিক। তাহলে ঈমান কবুল হওয়ার জন্য, আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে যারা ঈমান আনবে কিন্তু ঈমানের সঙ্গে কোনো শিরিক মিলাতে পারবে না। যদি ঈমানের সঙ্গে শিরিক মিলে, লা ইলাহা পড়লো, শিরিক করলো, তাহলে তার ঈমান কি? তাহলে ঈমান ভঙ্গ যে হয়, এখন পরিষ্কার হয়ে গেলেন তো, ঈমান ভঙ্গ হয়, এটা আমাদের মনে রাখতে হবে। যে ওই হাদিসগুলোর আমি জবাব দিয়েছি, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম, এইগুলো দিয়ে যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে যারা বরদাস্ত করতে পারে না, আল্লাহর কোরআনকে যারা বলে মসজিদে থাকবে, এদেরকে বলে মুসলমান, কারণ নামাজ পড়ে, ঈদগাহে যায়, অথচ আল্লাহর হুকুম তারা অস্বীকার করে। এজন্য মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, অকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুই আল্লাহ বানাবে না। দুই আল্লাহ কেমনে বানায়? মসজিদে মানে আল্লাহর বিধান, বাহিরে মানে কি? আরাক আল্লাহ গায়রুল্লাহর বিধান। আল্লাহ বলছেন লা তাত্তাখিজু ইলাহাইন ইসনাইন, লা তাত্তাখিজু বানাবে না ইলাহাইনে দুই আল্লাহ, ইসনাইন আবার ব্যাখ্যা দিলেন, দুই আল্লাহ বানাবে না, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ কয়জন? মসজিদের আল্লাহ যিনি, সমাজে কি তিনি, রাষ্ট্রে কি বঙ্গভবনে, রাষ্ট্রীয় গণভবনে, আদালতে, ব্যাংকে, ব্যবসা বাণিজ্যে, সব ক্ষেত্রে আমাদের আল্লাহ কয়জন? আমরা কি তা মানতে পারি? আমরা নামাজ দাঁড়িয়ে বলে ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, এরপরে বাহির হলে পরে কি আল্লাহর গোলামি করি? তাহলে মিথ্যা কথা বললাম না? কেবলমাত্র তোমারই গোলামি করি মানে সব ক্ষেত্রে তোমার হুকুম মানি, অথচ আদালতে আল্লাহর হুকুম মানি না, আমরা ব্যাংকে আল্লাহর হুকুম মানি না, সমাজের কোন জায়গায় আল্লাহর হুকুম মানা হয় না। তাহলে এই যে নামাজ দাঁড়িয়ে বললো ইয়াকা নাবুদু, মিথ্যা বলছে কিনা? ওয়াইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই, অথচ সাহায্য চাইলো মাজারে গিয়ে, গায়রুল্লাহর কাছে সাহায্য চাইল, ইমান ভেঙ্গে যায় এগুলোর দ্বারা। এই জন্য আমরা ইমান ভঙ্গের যে কারণগুলো উল্লেখ করেছিলাম তার মধ্যে দশটা কারণ উল্লেখ করেছিলাম, তাদের প্রথম কারণ ছিল কি? শিরক। আজকে আমরা ওটা নিয়ে আলোচনা করছি, শিরক নিয়ে আলোচনা হচ্ছে। তো যেহেতু একটা বিষয় ছিল যে ইমান ভঙ্গ হয় কিনা, আমার একটা ধারণা ছিল আমাদের মধ্যে অনেকেরই, কারণ বিষয়টা কারো কাছে অনেক নতুন মনে হয়েছে, যেটা তো কখনো আমরা শুনি নাই। আমরা শুনেছি উজুভঙ্গ হয়, আমরা শুনেছি নামাজ ভঙ্গ হয়, আমরা শুনেছি রোজা ভঙ্গ হয়, ইমান যে ভঙ্গ হয় এটা আমাদের জানা ছিল না। মূলত এটা একটা ইসলামের একটা ফেরকা আছে, এর নাম মুরজিয়া। এর নাম কি? মুরজিয়া নামক যে ফেরকা, তাদের আকিদা হচ্ছে যে ইমান হচ্ছে অন্তর দিয়ে বিশ্বাস করার নাম, আল্লাহকে চিনল মারিফাত এর নাম, এরপরে যত অন্যায় করুক গুনাহ করুক কোনো ক্ষতি নাই। ওদের একটা যুক্তি আছে, তারা বলে কি, আল মাসিয়াতু লা তাদুরু মাল ঈমান কামা আন্না ত্বাআতা লা তানফাউ মাল কুফর। ঈমান যদি এনে থাকো, এরপরে যত চুরি করো, জেনা করো, ডাকাতি করো, যা কিছু করো, তোমার কোনো ক্ষতি নাই, যেমন ভাবে কাফের অবস্থায় ইবাদত করলে কোনো লাভ নাই। ঈমান না এনে ইবাদত করলে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তো ঈমান না এনে ইবাদত করলে যেমন কোনো লাভ নাই, তো ঈমান এনে গুনাহ করলেও কোনো ক্ষতি নাই, ঈমান আর যাবে না। এই লোকগুলোর নাম কি? মুরজিয়া। আমরা দেখালাম কোরআনের আয়াত থেকে যে না ঈমান ভেঙ্গে যায়, ঈমান আনার পরেও, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও, নামাজ পড়ার পরেও ঈমান ভেঙ্গে যায়। এজন্য ঈমান ভেঙ্গে যায় কি কি কারণে, তার মধ্যে একটা কারণ ছিল শিরিক। যে শিরিক মানেটা কি? শিরিক শব্দের অর্থ হচ্ছে অংশীদারিত্ব, অংশীবাদ, মিলানো, সমকক্ষ করা, অংশী স্থির করা, সমান করা, ভাগাভাগি করা, সম্পৃক্ত করা। এই সবগুলো হচ্ছে কিসের অর্থ? শিরকুন শব্দের অর্থ। ইসলামের শরীয়তের পরিভাষায় শিরিক বলা হয় আল্লাহর সাথে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করা এবং আল্লাহর মতো তাকে ভালোবাসা, অথবা আল্লাহর উলুহিয়তের ক্ষেত্রে, আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে, আল্লাহর সার্বভৌমত্বের ক্ষেত্রে আল্লাহর সমতুল্য কাউকে মনে করা, অথবা আল্লাহর হুকুম যেরকম মান্য করা হয় সেরকম ভাবে অন্য কারো হুকুম মান্য করা, এগুলো কি? আসুন আমরা দেখি। আমরা যে শিরিক বললাম, যে আল্লাহর ক্ষমতার মধ্যে কাউকে অংশীদার বানানো, আমরা মুসলিমরা বলি আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, মানে কি? সার্বভৌম ক্ষমতার মালিককে? এটা সূরায়ে আল ইমরানের 26 নম্বর আয়াতে পরিষ্কার করা আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি জানিয়ে দিন, কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো, তাহলে ক্ষমতা দেওয়ার একমাত্র মালিককে। এরপরে বলছেন ওয়াতাংজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ওয়াতুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো। ওয়াতুযিল্লু মান তাশাউ, যাকে ইচ্ছা অপমান করো। সব কিছু ক্ষমতার মালিককে। এটা ক্লিয়ার? এবারে আসুন, যদি কেউ মনে করে জনগণ সমস্ত ক্ষমতার মালিক, তাহলে সে আল্লাহর সঙ্গে মিলাইল কিনা। এরকম ভাবে আল্লাহকে রব বলে বিশ্বাস করতে হবে, আল্লাহ রব। এখন আমি আল্লাহকে রব বললাম, রব মানে কি? দেখেন একটা জিনিস খেয়াল করবেন, এটা বোঝার জিনিস। আইন কাকে বলে বলতে পারেন? আইন বলে সার্বভৌম ক্ষমতার মালিকের হুকুম, যেটা ওইটার নাম কি? আইন। যেখানে যার অধিকার আছে, এইখানে মনে করেন একটা হাসপাতালে আমরা আছি, এটার একজন মালিক আছেন, ওই মালিক মানেই হচ্ছে এখানের ক্ষমতা তার হাতে। এখন উনি এখানে যেটা বলবেন সেটা কি? আর আমি যদি এখানে সারাদিনও কমান্ড দেই কর্মচারীদেরকে, কেউ মানবে? কেন মানবে না? আমার কমান্ড আছে কিন্তু ক্ষমতা নাই। আর একজনের ক্ষমতা আছে কিন্তু সে কমান্ড দিলে চলে না, এটা হবে? এই জন্য দেখবেন এই যে সংসদে যারা বসে তারা কিন্তু ক্ষমতা নিয়ে বসে। জনগণ, আমাদের দেশে সংবিধান লেখা আছে 7-1-এ, যেটা আগের সংবিধান ছিল, এখনটা জানি না, এখনো দেখিনি, নতুনটা পাইনি এখন হাতে। পুরাতন সংবিধান যেটা, ওটা 7-1 অনুচ্ছেদ 7-1 বলা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এর আগেরটাই ছিল সকল ক্ষমতার উৎস জনগণ, এখন আবার একটু সহজ করছে এটাকে বাংলা, যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তার মানে আগেরটা কোরআনের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয় নাই, এটা সরাসরি কি হয়েছে? সংঘর্ষ হয়েছে। আচ্ছা, জনগণ ক্ষমতার মালিক হল, জনগণের পরে ভোট দিয়ে এই ক্ষমতাটা হস্তান্তর করলো কাদেরকে? এমপিদেরকে। এখন এমপিদের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠ যে দলটা পাইল, তারা কি হল এখন? ক্ষমতার মালিক হয়ে গেল, এবারে সার্বভৌম ক্ষমতার মালিক তারা। মালিক হয়ে যাওয়ার পরে এখন ওখান থেকে যে কথাটা বলে সেটা কি হয়? এখন মনে করেন সংখ্যাগরিষ্ঠতা পায় নাই আমাদের এক নেত্রী, তিনি যদি পল্টন ময়দানে 10 লক্ষ লোক একাত্র করে কোন হুকুম জারি করেন, আইন দেন, আইন হবে? আইন হবে কোন জায়গায়? যেখানে 345 জন বসছে ওখানে আইন হবে, কারণ এরা সার্বভৌম ক্ষমতার মালিকানা নিয়ে তারপরে হুকুম দেয়, ওটা আইন হয়। তাহলে আইন দিতে হলে প্রথমে কি হতে হবে? ক্ষমতার মালিক হতে হবে। ক্ষমতার মালিক হয়ে তারপরে যে হুকুম দেয় ওটার নাম কি? আর ক্ষমতার মালিক ছাড়া যদি হুকুম দেয়, এটা পাগল, এটা কি? একটা পাগলে সেখানে চিল্লান শুরু করলো, এই কর্মচারী তোমার আমার কথা শোনো, কেউ মানবে না। ঠিক বিষয়টা এরকম, সার্বভৌমত্ব এবং তার কমান্ড, উলুহিয়াত আর রুবুবিয়াত। উলুহিয়াত মানে হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর একমাত্র, আল্লাহর আনুগত্য করতে হবে। লা ইলাহা মানে লা মাবুদ বি হাক্কিন, কোনো মাবুদ নাই, কার আনুগত্য করা যাবে না, ইল্লাল্লাহ, কাকে ছাড়া? এটা হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা। যখন আপনি আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিলেন, এবারে সার্বভৌমত্বের কমান্ড হচ্ছে কি? আইন, আল্লাহর আইন, কোরআন, বিধান। এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর হুকুম না মানে, তার ইমান থাকবে? ইমান ভেঙে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইমান ভেঙে গেছে। এজন্য বিষয়টা মনে রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বিষয়গুলো চলে আসবে, আল্লাহর ক্ষমতার মধ্যে কোন অংশীদার নাই, আল্লাহর কাজের মধ্যে কোন অংশীদার নাই, আল্লাহর মালিকানার মধ্যে কোন অংশীদার নাই। এই সবগুলোকে বিশ্বাস করলে সে মুমিন হয়। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আবার ক্ষমতার মালিক একদিকে মনে করে কাদেরকে? জনগণকে, সেখান থেকে এমপিদেরকে, আর একদিকে আছে ধর্মীয় লাইনে, সেটা হচ্ছে ক্ষমতার মালিক হয়ে যায় বুজুর্গেরা। কারা? বুজুর্গেরা, পীরেরা, ক্ষমতার অনেক মালিক, আল্লাহর সিদ্ধান্ত পর্যন্ত পাল্টে দেয়। এরকম কাহিনী অনেক আছে, আমি এগুলো আগে এখানে দেখাইছি, বই পড়ে পড়ে শুনাইছি, যে একজনে বলল যে আল্লাহর কি আছে, মাবুদের আন্দাজ নাই। এক কাহিনী সম্পর্কে বলছে, মাবুদের আন্দাজ নাই। একটা লোকের একটা ছেলে ছিল, তো সে মারা গেল। মারা যাওয়ার পরে ওই লোকের একটা নাতি ছিল, 12 বছরের একটা নাতি, তা গাভী লালন পালন করে তার নানিকে দাদুকে খাওয়াইতো। কয়েকদিন পর নাতিটাও মারা গেল, লাশটা নিয়ে কানতেছে। ওখান দিয়ে শামসু তাব্রিজি যাচ্ছেন বুজুর্গ, জিজ্ঞেস করলেন যে কাঁদছো কেন? বলে আপনাকে বলে লাভটা কি, আমার একটা ছেলে ছিল সে মারা গেল, তাকে আল্লাহ নিয়ে গেল, ছিল এই 12 বছরের নাতিটা, যে কোন রকম একটা গাভী লালন পালন করে আমাকে দুঃখ দুঃখ হইয়া বাঁচাই রাখতো, এখন তার লাশটা দেখতে পাচ্ছেন, এই দুঃখে কাঁদছি। বুজুর্গ সাহেব জিজ্ঞেস করলেন এই ঘটনা কি সত্য? মহিলা বৃদ্ধা উত্তর দিলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নাই। তখনই বুজুর্গ সাহেব বলিলেন হে ছেলে, তুমি আমার নির্দেশে দাঁড়িয়ে যাও। ছেলে দাঁড়িয়ে গেল, জীবিত হয়ে গেল। এরপরে ওই দাদি জিজ্ঞেস করলেন তুমি তো মরেছিলে, কেমনে জীবিত হইলা? এই বুজুর্গ সাহেব আমাকে জীবিত করেছেন। এই কথা কয়েকবার লেখা, মানে যাতে ভালো করে শিরিকটা মজবুত হয়। এই খবর খাঁটি মুসলমান বাদশার কাছে পৌঁছানো হলো। বাদশাহ বুজুর্গ সাহেবকে ডাকাইয়া জিজ্ঞেস করলেন যে হুজুর, আপনি এই বৃদ্ধার নাতিকে কিভাবে জীবিত করলেন? বুজুর্গ সাহেব বলিলেন আমি বলেছি হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও। বাদশাহ বলিলেন আফসুস, আপনি যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। বুজুর্গ সাহেব বলিলেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করিব, তার আন্দাজ নাই। এই লোকটার মাত্র একটা ছেলে ছিল, তাও নিয়ে গেল, তারপরে ছিল এই 12 বছরের একটা নাতি, কোন রকম একটা গাভী লালন পালন করে এই বৃদ্ধার জীবনটা ধারণ বাঁচিয়ে রেখেছিল, তাকেও নিয়ে গেল। এই জন্য আমি রুহু জগৎ থেকে, মাবুদের দরবার থেকে জোরপূর্বক রুহুটা ছিনিয়ে নিয়ে এসেছি। লেখা আছে তা অনেক বড় পীরের বইতে, যাকে সবাই এদেশে হত্যারি পীর বলে দাবি করে। তাহলে এখন আল্লাহর ক্ষমতার মধ্যে হস্তক্ষেপ করা হল। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখেন, জানেন, এই গুণটা কার? আল্লাহর। আমরা করলাম কি? বুজুর্গেরা সব দেখে, এটা ভিন্ন বিষয়। আমরা এটা ক্লিয়ার করতে চাই, কোনো বিষয় অস্পষ্ট যেন না থাকে। কারামতকে আমরা অস্বীকার করি না, কারামতের আউলিয়াকে আমরা অস্বীকার, আউলিয়াদের কারামত আছে, এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, কারণ এইগুলো ক্লিয়ার না বুঝলে সমস্যা হয়। আমরা কি বলতে চাই এটা বুঝে না, না বুঝেই খামাখা বিরোধিতা করে। আমি এটা আজকে ক্লিয়ার করে দিচ্ছি, আমরা কোন বুজুর্গের কারামতকে অস্বীকার করি না। আহলুস সুন্নাহ যেমন আকীদা, তাই বলে কোরআন সুন্নার বিরুদ্ধে যদি কোন কারামত নামে কিছু করা হয় তাও বিশ্বাস করি না। আসুন এবার দলিল নেন, নবীদের মৌজুদা থেকে শুরু করি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বদরের যুদ্ধের আগের রাত্রে সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন ভয় পেও না, কালকে দেখবা এইখানে আবু জাহেলের লাশ, এখানে উতবার লাশ, এখানে সাইবার লাশ। এবং ঠিকই পরের দিন দেখা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে চিহ্নিত করেছিলেন তার থেকে এক চুল এদিক সেদিক যায় নাই। তাহলে এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মুজিজা? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এখন যদি কেউ মনে করে এটা নবীর মুজিজা, সব সময় আল্লাহর রাসূলের ক্ষমতা এটার, তাহলে আমরা দেখব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের মধ্যে একজন ইহুদি মহিলা দাওয়াত দিল, বকরির গোশতের সঙ্গে বিষ মিশিয়ে আল্লাহ নবীকে খাওয়াইল। এটা দেখলেন না কেন? আল্লাহ তাআলা দেখান নাই, আল্লাহ তাআলা দেখানোর পরে তিনি দেখেছেন, আল্লাহ জানাবার পরে জেনেছেন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে একদল লোক একটা মিথ্যা অপবাদ দিল, জেনার তোহমাত দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে গিয়ে বললেন যদি লাউ আজনাবতে, যদি তুমি কোনো গুনাহ করে থাকো তাহলে আল্লাহর কাছে তওবা করো। হযরত আয়েশা বলেন যে আমার এই কথা তীরের মতো কলিজার মধ্যে আঘাত করলো, আমি বললাম যে আমাকে আমার আব্বার কাছে পৌঁছে দেন। আয়েশা বলেন যে আমি তখন যে কি বলবো, আমি বললাম এই কথা যে আমার অবস্থা ইউসুফের বাপের মতো, ইয়াকুবের নামটাও ভুলে গেছে, ইউসুফের আব্বার মতো। তিনি বলেছিলেন ফাসবরুন জামিল, ধৈর্য ধারণ করাই আমার কাজ। আমিও সেটাই বলবো। আমি যদি এখন স্বীকার করি মিথ্যা হবে, আর যদি বলি না আমি অন্যায় করি নাই, তাহলে আপনি বিশ্বাস করবেন না। তার চেয়ে আমাকে আবার বাবার বাড়ি পাঠাই দেন। এক মাস পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের বাড়িতে আছেন, আল্লাহর নবী আবু বকরের কাছে যান, কথাবার্তা হয়, আয়েশার সঙ্গে কথা হয় না। একদিন খালি বলছেন কাইফা তিকে, সে কেমন আছে? আয়েশা বলেন যে এমনি জিজ্ঞেস না করলে ব্যথা কম লাগতো, এই যে সে কেমন আছে থার্ড পার্সন করে, এটা আরো খারাপ লাগলো। এই অবস্থায় এক মাস চলে গেল, এরপরে আয়াত নাযিল হলো কোরআনে কারীমের, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি, সূরায়ে নূরের মধ্যে আছে না, হ্যাঁ, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, এখান থেকে প্রায় দশটা আয়াত নাযিল হলো যে মিথ্যা তোহমাত দিলে পরে, অপবাদ দিলে পরে তার কি শাস্তি হবে। এরকম বিষয়গুলো নিয়ে যখন আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহর নবী এবারে বুঝতে পারলেন যে ওরা মিথ্যা তোহমাত দিয়েছিল। এবারে লোকদেরকে ডেকে কোরআনে ওখানে শাস্তিও নাযিল হয়েছে, তার শাস্তি দেওয়া হলো। এমনি ভাবে ইয়াকুব আলাইহিসসালামের ঘটনাও চলে আসছে, ইউসুফকে জেলে ওরা কুয়ার ভিতরে নিক্ষেপ করে গিয়ে বলল যে ওকে বাগে নিয়ে গেছে। ইয়াকুব আলাইহিসসালাম বললেন যে ফাসাবরুন জামিল, সবরে জামিল আমার কাজ, আর কোনো কথা বলেন নাই, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, সে জীবিত আছে, এটা বলছেন নাকি? কিন্তু প্রায় 35 বছর পরে যখন ইউসুফের ভাইদের সঙ্গে পরিচয় হল, এরপরে ইউসুফ নিজের পরিচয় দিলেন, বাবার খবর জানলেন, তারপরে বলেন জামাটা নিয়ে যাও, আব্বাজানের চোখে লাগিয়ে দাও, চোখ ভালো হয়ে যাবে। জামা নিয়ে রওনা হচ্ছে মিশর থেকে, আর ইয়াকুব আলাইহিসসালাম বাড়িতে বসে বলছেন, কোরআন বলছে ইন্নি লাআজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি যদি তোমরা আমাকে মানসিক রোগী না বলো, সেই পুরান পাপি পুরান পাগল না বলো, তাহলে আমি বলবো আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। আপনি এখন নিজেকে জিজ্ঞেস করেন যে তুমি এখন 35 বছর পরে মিশরের থেকে ইউসুফের জামার ঘ্রাণ পাচ্ছ, আর যখন ইউসুফ তোমার বাড়ির পাশে কূপের মধ্যে পড়ে আছে, তখন তুমি কেন ঘ্রাণ পাও নাই? উত্তর কি হবে? যেদিন ইউসুফ বাড়ির পাশে কুয়ায়, কেনানের কুয়ায় পড়েছিল, ওই সময় আল্লাহ তারা ঘ্রাণ পাওয়ার নাই বলে ঘ্রাণ পাই নাই, আর যখন মিশরের থেকে জামানে রওনা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘ্রাণ পাওয়াই দিয়েছেন, তাই ঘ্রাণ পেয়েছে। এটা বুঝতে হবে। এরকম ভাবে বুজুর্গদের কাহিনী, ওমর ইবনুল খাত্তাবের একটা হাদিস আছে, যদি ওই হাদিসটা কেউ দুর্বল বলেছেন, মেম্বারে খুতবা দিচ্ছেন, সেই সময় হঠাৎ করে বললেন ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া পাহাড়ে থাকো, পাহাড়ে দিয়ে লক্ষ্য রাখো। সারিয়া ছিলেন একজন কমান্ডার, যুদ্ধের অনেক দূরে যুদ্ধ হচ্ছিল, যুদ্ধে তারা পাহাড়ের উপরে ছিল, বিজয় লাভ করেছে, শত্রু বাহিনী পালায় নাই, তারা ওত পেতে বসে আছে পাহাড়ের নিচে, নামার সময় আবার হামলা করবে। ওমর বিন খাত্তাব মসজিদে নববীর মেম্বারে খুতবা দিচ্ছিলেন, তখন এই দৃশ্য দেখে বলে দিলেন ইয়া সারিয়াল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য রাখো। নামাজের শেষে সাহাবীরা জিজ্ঞেস করেন খুতবার মধ্যে আপনি কি বললেন? এখন তো আমরা খুতবা দিতে কেউ বুঝে না, কি বললেন আপনি? কইছে বললাম ওই যে সাহাবী সারিয়ার নেতৃত্বে যুদ্ধ হচ্ছিল, ওখানে এই পরিস্থিতি ছিল, আমি কমান্ড দিলাম। বলে আপনার কমান্ড কি তারা শুনেছে? বলে হ্যাঁ শুনেছে, অবশ্যই শুনেছে। আসার পরে জিজ্ঞেস করেছে, বললো যে হ্যাঁ হ্যাঁ আমরা মসজিদে নববীতে বসে ওমর বিন খাত্তাবের আওয়াজ যেরকম শুনতে পাই ঠিক সেরকম স্পষ্টভাবে শুনতে পেয়েছি। হাদিসটা কেউ কেউ জয়ীফ বলেছেন, তো যদি আমরা সহি মেনেও নেই তো আমরা বলবো এটা একটা তার কারামত। আচ্ছা আসুন, এই ওমর বিন খাত্তাব কেমনে নিহত হয়েছেন আপনারা জানেন? ফজরের নামাজের সময় মসজিদ নবীর মেহরাবের আড়ালে আবু লুলু এসে একটা খঞ্জর নিয়ে ওত পেতে বসে আছে, অপেক্ষায় আছে। ওমর ইবনুল খাত্তাব যখন সেজদায় গেলেন, পিছন থেকে খঞ্জর ঢুকিয়ে দিল, ওমর বিন খাত্তাবের বুক চিরে গেল। এরপরে সে দুই দিকে ধার বিশিষ্ট এটা খঞ্জর বানিয়েছিল, এভাবে মারতে মারতে চলে গেল। পরে একজন সাহাবী নিজের চাদরটাকে এরকম মেরে তারপর তাকে ঘায়েল করল। আসুন, আপনি সারিয়ার নেতৃত্বে যুদ্ধ হচ্ছে কোথায় সেইটা দেখে এখানে বসে কমান্ড দিচ্ছেন, আর আপনার মেহরাবের তলে খঞ্জর নিয়ে বসে আছে সেটা দেখলেন না কেন? কি উত্তর হবে? আল্লাহ তাআলা এটা দেখেন নাই তাই দেখি নাই, আর ওটা আল্লাহ দেখিয়েছেন তাই বলে বিষয়টা ক্লিয়ার কিনা বিষয়টা বুঝতে হবে। আমরা কারামতুল আউলিয়াকে অস্বীকার করছি না, কিন্তু তাই বলে কারামত কোন কুক্ষিগত ক্ষমতার নাম নয়, সমস্ত ক্ষমতাকার হাতে। এখানেই পার্থক্য ক্ষমতা নিয়ে। আমরা কারো ক্ষমতা স্থায়ী কোনো ক্ষমতা না, যখন আল্লাহ তাআলা ইচ্ছে করেন যতটুকু ইচ্ছে করেন তখন ততটুকুই তার থেকে প্রকাশ পেতে পারে, আর যখন আল্লাহ তাআলা ইচ্ছে করেন না তখন তার একটা মাছি ধরার ক্ষমতা থাকে না। এটা বুঝতে হবে, এটা আরো ক্লিয়ার করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুজন সাহাবী আসলো, হাদিসটা মিশকাতেও আছে, সহিহ হাদিস। দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা করার কারণে রাত্র গভীর হয়ে গেছে, অন্ধকার রাত্রি কেমনে যাবেন। দুজন লোক রাস্তায় বের হলো, দুজনের হাতে দুটো লাঠি, একটা লাঠি জ্বলে উঠলো আলোকিত হয়ে গেল। দুইজনের রাস্তা যে পর্যন্ত একসাথে, মনে করেন এখান থেকে দুইজন মেইন রোডে যাবে, তো এই ছোট রাস্তা দুজন একসাথে গেল, একটা লাঠি জ্বলতেছিল, এরপরে দুজনের রাস্তা আলাদা, এরপরে আরেকজনের লাঠিটাও জ্বলে উঠল। এটা কারামত, এটা আমরা স্বীকার করি, তবে শর্ত যদি কোরআন সুন্নার কোনো কিছুর সাথে খেলাফ না হয়, আর কোরআন সুন্নার সাথে যদি পরিপন্থী হয় তাহলে এই কারামত মানা যাবে না, এটা কুফরি, এটা শিরিক। এখন আসুন, এই যে কারামত, মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করব, এইটিকে মানা জায়েজ আছে? এটা কোরআনের একটা আয়াতের পরিপন্থী না, মাবুদের আন্দাজ নাই। আল্লাহ বলছেন ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদর, আমি সব কিছু পরিমিতভাবে সৃষ্টি করেছি, সব আন্দাজ মতো, বেআন্দাজে কিছু না। এরপরে যদি আমাদের কাছে বেআন্দাজে মনেও হয় আল্লাহ ভুল ধরা যাবে? আল্লাহ কোরআনে বলেছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়াহুম ইউসআলুন, আল্লাহ তাআলা যেটা করেন সেখানে কেন এই প্রশ্ন করার অধিকার কারো নাই, আল্লাহ সকলকে প্রশ্ন করবেন, আল্লাহকে প্রশ্ন করার অধিকার কারো নেই। এখন যদি কেউ এরকম প্রশ্ন তুলে আল্লাহর আন্দাজ নাই, আল্লাহর কাছে আবার কি জিজ্ঞেস করব, তাহলে এইটাকে আমরা কারামত বলবো না শয়তানি বলবো? এটা পরিষ্কার শয়তানি এবং পরিষ্কার শিরকি গুনাহ। এটা কিসের আল্লাহর ওলি? এরকম ভাবে আমাদেরকে মনে রাখতে হবে। ওই যে বলি না তাজকিরাতুল আউলিয়াতে লেখা আছে, দেখবেন ইব্রাহিম ইবনে আদহামের কাহিনীতে, উনি হজ করতে গিয়ে দেখলেন যে কাবা নাই, কাবা নাই, সেজদায় পড়ে গেলেন, আল্লাহ তোমার কাবা কোথায় গেল? আল্লাহ তাআলা জানাইলেন যে না, তোমার কোনো দোষ না যে তুমি কাবা দেখতে পাচ্ছ না, বিষয়টা হচ্ছে কাবা চলে গেছে, আমার এক বৃদ্ধা বান্দি আল্লাহর ওলি রাবে আবশ্রী হজ করতে আসতেছে, তাকে আগাই আনার জন্য চলে গেছে, কাবা চলে গেছে। এখন আপনাকে আমি জিজ্ঞেস করি, কাবা যে চলে গেল, এই কাবার দিকে ফিরে যারা নামাজ পড়ে তখন নামাজের কি হবে? কাবায় প্রত্যেকটা মুহূর্তে তওয়াফ চলে, তওয়াফের কি হবে? কাবা যে চলে গেল, তারপরে আসুন, এই যে কাবা চলে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে উমরা করতে হুদাইবিয়া পর্যন্ত আসলেন, মক্কার লোকেরা বাধা দিল, ওসমানকে পাঠাইলেন যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। মক্কার লোকেরা উমরা ওসমানকে একটু আটকে দিয়ে ছড়াই দিল যে ওসমানকে হত্যা করা হয়েছে, বিষয়টা যাচাই করার জন্য মুসলমানদের প্রতিক্রিয়া কি হয়, এই জন্য প্রতিক্রিয়া থাকতে হবে, কুফফারা ভয় পেয়ে যাবে। আল্লাহর নবীর তাবুতে যখন খবর আসলো ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া সাবা শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো, ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী হাত রেখে দিলেন, আসো বায়াত করো, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলে শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না, এই মর্মে কে কে রাজি আছে বায়াত করো। 1400 সাহাবা একরাম পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করলেন। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাম হাতটাকে ডান হাতের উপরে রেখে দিয়ে বলছেন এটা ওসমানের হাত, যাতে এই বায়াতের থেকে উসমান বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল, আসলে কি উসমানকে হত্যা করা হয়েছিল? আল্লাহর নবী যদি গায়েব জানতেন তাহলে এই খামাখা বায়াত নিতেন নাকি? বুঝতে হবে আল্লাহ তাআলা জানাইলে জানেন, না জানাইলে জানেন না, এটাও মাঝখানে বলে দিলাম। যাই হোক, বায়াত হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইজ ইউবাইউনাকা তাহতাস শাজারা, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন যখন তারা আপনার হাতের উপর হাত রেখে বায়াত করছিল গাছের উপরে, গাছের নিচে বসে। আল্লাহ তাআলা খালি এ পর্যন্ত রাজি হয়ে শেষ করেন নাই, আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর নিজের হাত ছিল। সাহাবায়ে কেরাম বায়াত করলেন আর কবিতা পড়তে লাগলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আমরা সে জাতি যারা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছি, আমরা জিহাদ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে রুহ থাকবে। এসলে সাহাবায়ে কেরামদের বায়াত, এই বায়াত লয়ে গেছে কোথায় জানেন? পীরেরা নিয়ে গেছে চিন্তাই করে, ডাকাতি করে নিয়ে গেছে। এই যে পীর মুরিদির বায়াত কোথায় পাবে? এই আয়াতগুলো পড়ে, ওই হাদিসগুলো পড়ে, কিন্তু বায়াত নিবে আমিরুল মুমিনিন, বায়াত নিবে খলিফাতুল মুসলিমিন, সেই খেলাফত ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে বায়াত নিয়ে গেছে কোথায়? এখন আবার একটা সিলসিলা বানাইছে, আল্লাহর নবী নাকি আলীকে খেলাফত দিয়ে গেছেন, আলী দেশে হাসান বসরিকে একে সাজারা বলে, সাজারা মানে বৃক্ষ, গাছের ডাল, এখান থেকে ডাল ছাড়তে ছাড়তে চলে গেছে কোথায়? আমি জিজ্ঞেস করতে চাই, শিয়াদের একটা আকিদা আছে, আপনারা কি শিয়া কিনা? শিয়াদের আকিদা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুম নামক জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন যে আলী তুমি আমার পরে খলিফা হবে, খেলাফত দিয়ে গেলেন। শিয়ারা এজন্য বলে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর ওমর ওসমান এই যে তিনজন খলিফা, এরা যেহেতু আল্লাহর নবীর ফয়সালা মানে নাই, আলীকে খলিফা মানে নাই, এজন্য তারা নিজেরা মুরতাদ হয়ে গেছে, তারা মুনাফিক ছিল, এবং তাদেরকে যারা মান্য করে তারা সব মুনাফিক হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কাদের বক্তব্য? শিয়াদের বক্তব্য। আর আহলুস সুন্নাহ জামাতের বক্তব্য হচ্ছে এই যে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে খেলাফত দিয়ে যান নাই, বরং আল্লাহর রাসূল হাদিসে পরিষ্কার বলেছেন লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কোন নবী হতো সে নবী হতো কে? ওমর। আবার আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ আবু বকর সম্পর্কে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আবু বকরকে নিজের নামাজের ইমামতির দ্বার করে গেলেন। আল্লাহর নবীর পাশে যাদের কবর হলো, সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমতের ভিত্তিতে যেখানে কবর দিলেন, এমনকি আলী নিজেও তো আবু বকরকে শেষে বয়াত দিলেন, ওমরকে বয়াত দিলেন, যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বয়াত দিয়ে যেতেন, খেলাফত দিয়ে যেতেন, তাহলে আলীর জন্য ফরজ ছিল সেটা প্রকাশ করা যে আলী যুদ্ধ করলেন, যে হাসান হোসাইন এজদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, তারা চুপ ছিলেন কি জন্য? বাপের খেলাফত লড়াইটা কি জন্য? জীবনের ভয়তে? এটা মিথ্যা কথা। আলী নিজে মেনে নিলেন, হাসান মানলেন, হোসাইন মানলেন, সমস্ত সাহাবাকে মানলেন, এমনকি সমস্ত সাহাবাইকে আমরা ঐক্যমতের ভিত্তিতে আল্লাহর নবীর পাশে যাদেরকে কবর দিলেন। আর শিয়ারা বলে সেই আবু বকর ওমর ওসমান এরা ছিল মুরতাদ। আমি বলতেছিলাম যে শিয়াদের আকীদা হচ্ছে এই যে আল্লাহ নবীর পরে আলী ছিল খলিফাতু বিলা ফসল, সরাসরি খলিফা, মাঝখানে তিনি অবৈধ। আপনারা কি ওইটা বলেন কিনা যে আলীকে খেলাফত দিয়ে গেছে ওই খেলাফত কিনা? আর যদি বলেন যে না ওই খেলাফত না, রাষ্ট্রীয় খেলাফত না, এটা আর একটা খেলাফত, আধ্যাত্মিক খেলাফত, তাহলে আধ্যাত্মিক খেলাফত নামে কোন ভিন্ন খেলাফতের অস্তিত্ব স্থানে আছে কিনা? আচ্ছা যদি থেকেই থাকে, মানলাম ওনাদেরটা, মানলাম তর্কের খাতিরে এক মিনিটে যে মানলাম, যদি থেকেই থাকে তাহলে আপনাদের খলিফা কয়জন? আমরা দেখি আমাদের দেশের এক একজন পীরের খলিফা কয়জন? অনেক। এই দেশে বাংলাদেশের একজন শীর্ষ পর্যায়ের আলেম আছেন, যাকে এখন বর্তমানে বাংলাদেশ সবচেয়ে বড় আলেম বলতে আমরা জানি না কি বড়, কিন্তু আমাদের জানা মতে সবচেয়ে বড় আলেম বলে ভুল হবে না, এবং সবচেয়ে বড় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, তার একটা কিতাব আছে ফুরুজতে আহমদিয়া, নানা পিসাব না, এরকম পিসাব না, আপনারা যারা বুঝছেন তারা, আমি এরকম পিসাব না, অনেক বড় আলেম, তার একটা বই আছে ফুরুজতে আহমদিয়া, আলেমরা বুঝতে পেরেছেন। এই বইতে লেখা আছে হজরতের খলিফাদের তালিকা, সেই খলিফাদের তালিকা লেখা আছে বা সকলমে নিজের কলমে লেখছেন, কয়জন আছে কে বলতে পারেন? 636 জন, কয়জন? 636 জন। আমি ওই আলেমকে ছোট করার জন্য বলছি না এটা, কিন্তু এটা ভালো করে বুঝবেন, কারণ যার কথা বলছি তার ছাত্র এখানে অনেক থাকতে পারেন, সারা বাংলাদেশই আছে, কাজী আমি তাকে ছোট করার জন্য না, এই জন্য তার নামটা বলি নাই, কিন্তু আমি বলতে চাচ্ছি যে বিষয়টা বুঝতে হবে, যে এর দ্বারা প্রমাণ হল যে আধ্যাত্মিক লাইনের যে খলিফা, এই খলিফা একাধিক হতে পারে। তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি আপনার মেহনতের মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে আপনি 636 জনকে খেলাফত দেওয়ার উপযুক্ত মনে করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সারা জীবনে একজন কি উপযুক্ত মনে করলেন আলীকে, এছাড়া আর কাউকে খেলাফত দেওয়ার উপযুক্ত মনে করেন নাই? খালি আলী কি খেলাফত দিলেন, আর কোন ব্যক্তি এই খেলাফত পাওয়ার উপযুক্ত ছিল না? আবু বকর কি সেই আধ্যাত্মিক অর্জন করতে পারেন নাই? ওমর অর্জন করতে পারেন নাই? ওসমান পারেন নাই? আবু বাইদা পারেন নাই? বেলাল হাফসি পারেন নাই? সালমান পারেন নাই? সাহেব রবি পারেন নাই? মুয়াজ পারেন নাই? সাদ পারেন নাই? এরকম হাজার লক্ষ সাহাবি, এত সাহাবায়ে কেরামদের মধ্যে কাউকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত দেওয়ার মতো তৈরি করতে পারলেন না, তৈরি করতে পেরেছেন কয়জন মাত্র? আর আপনি পাচ্ছেন কতজন? তাহলে তো মাশাআল্লাহ, আপনি আল্লাহর রাসূলের চেয়েও কি আধ্যাত্মিক শক্তিতে বেশি শক্তিশালী, কারণ নবী যা না পেরেছেন আপনি তা পারলেন। আপনি তাহলে কোন খেলাফত বলতে চান? আসুন বলেন কোনটা বলবেন। আলীকে যে আল্লাহ নবী খেলাফত দিয়ে গেছিল, কোন খেলাফত? যদি বলেন রাষ্ট্রীয় খলিফা, তাহলে শিয়াদের পক্ষে চলে গেলেন, তাহলে মাঝখানে তিনজন বাদ, তারা মোরতাদ, তাদেরকে মেনেছে তারা মোরতাদ, আলী নিজেও যেহেতু মেনেছে আলীও মোরতাদ। আর যদি বলেন যে না রাষ্ট্রীয় খেলাফত না আধ্যাত্মিক খেলাফত, তাহলে আধ্যাত্মিক খেলাফত শুধু আলীকে দিলেন, অন্যরা দোষ করলো কি? অন্যরা উপযুক্ত ছিল না? এটা কি সাহাবায়ে কেরামদের শানকে, মর্যাদাকে, আল্লাহ নবীর ছাত্রদেরকে আপনি ছোট করলেন না? আপনি নিজে 100 খলিফা বানাইতে পারেন, 500 খলিফা বানাইতে পারেন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে খলিফা বানাইতে কয়জন? কোন খলিফা বলবেন? একটু আল্লাহকে ভয় করেন, কেবল জসীমউদ্দিন রহমানের বিরোধিতা করতে যাইয়েন না, চিন্তা করে আল্লাহকে ধরা পড়তে হবে। এই খেলাফত বায়াতকে আপনারা চিন্তাই করেছেন? যে খেলাফত বায়াত ছিল রাষ্ট্রের, সেই খেলাফত বায়াতকে চিন্তাই করে তারপরে নিয়ে গেছে কোথায়? এর কোন দলিল নাই, দলিল খালি একটাই বলবে, এত বড় বুজুর্গেরা কম বুঝেছে, আপনি খালি বুঝলেন, এইটা বললে আমার কোনো উত্তর নাই, এইটা বললে আমার কোনো উত্তর নাই। আমি কোরআন হাদিস থেকে যা বুঝেছি সেটা আমি প্রমাণ করেছি, এবং আলহামদুলিল্লাহ আমি একটা বই আর একটা লিখতেছি ইনশাআল্লাহ, এটা আপনারা পাইলে সব পরিষ্কার হয়ে যাবেন, আকীদা কিতাবুল আকায়েদ, এগুলো প্রশ্ন উত্তর আকারে নিচ্ছি ইনশাআল্লাহ, সেগুলো সবগুলো আপনারা হয়তো আগামী সম্মেলনের দিন একসাথে পাবেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, আজকেই সম্পন্ন করেছি বইটাকে, তো আশা করি যে কালকে প্রেসে চলে যাবে, এবং ইনশাআল্লাহ আপনাদেরকে সামনের মজলিসে আমরা দেওয়ার চেষ্টা করব। এই বইটা কিতাবুল আকায়েদ নাম, প্রায় 300 উপরে, প্রায় 350 মতো প্রশ্ন এবং তার উত্তর, সব দলিল ভিত্তিক, সেখানে এই সবগুলো আসবে ইনশাআল্লাহ। বলছিলাম যে বিষয়টা, যে এই যে খেলাফত আর বায়াত, চিন্তাই হয়ে গেল আপনি কোন দিকে যাবেন, এই খেলাফত কোন খেলাফত? আধ্যাত্মিক খেলাফত বলবেন আলাদা, তাহলে আল্লাহ নবী শুধু একজনকে দিলেন, আর যদি বলেন রাষ্ট্রীয় খেলাফত, তাহলে মাঝখানে তিনজনকে আপনি কি বলবেন? অতএব বুঝতে হবে, যাই হোক বলতেছিলাম আল্লাহ রসুল বায়াত নিলেন, সেই বায়াত ছিল কিসের বায়াত? এক ওসমানকে বন্দী করা হয়েছে, সেই বায়াত নিলেন। আজকে হাজার ওসমান বন্দী হয়ে আছে, হাজার ওসমানদেরকে হত্যা করা হচ্ছে, জেলখানায় ঢুকে তারপরে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, উলঙ্গ করা হচ্ছে, এজন্য তো বায়াত নাই। এজন্য কি হচ্ছে না, বায়াত নিলে নেন সেই বায়াত। যাই হোক, বলছিলাম আমি অন্য প্রসঙ্গে আলোচনা করছিলাম, সেখানে ঢুকে গেছে অনেক দূরে, আসল জায়গায় ফিরে আসি। আল্লাহর নবী এখানে তিন দিন অবস্থান করলেন, এরপরে বায়াত যখন হয়ে গেল মক্কার লোকেরা বুঝতে পারলো যে এইবার রক্ষা নাই তাহলে আর। এই পরে তারা সুর নরম করে আসলো, চুক্তি হল। সেই চুক্তির ধারার মধ্যে ছিল এই বছর মক্কায় ঢুকতে পারবেন না, ওমরা করতে পারবেন না, মদিনায় ফিরে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন ওখানে কোরবানি করে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এহরাম পরে কষ্ট করে মদিনার থেকে মক্কার একেবারে কাছে হুদাইবিয়া পর্যন্ত আসলেন, তিন দিন পর্যন্ত থাকলেন, ওসমানকে পাঠাইয়া চেষ্টা করলেন, বায়াত হল, আল্লাহ বায়াত কবুল করলেন, বায়াতের উপরে সিলমোহর লাগাইলেন, আল্লাহ নিজের হাত রাখলেন, এরকম এত কিছু হল। কিন্তু ওইখানে কাবা গেছিল, আল্লাহ নবীর জন্য কাবা গিয়েছিল, আল্লাহর নবীর জন্য কাবা যায় নাই, কাবা গেছে কার জন্য? এখন বুঝতে পারছেন, কার কাবা চলে গেল কার জন্য? রাবেয়া আবু সিরির জন্য চলে গেছে। এখন আমি কি বল, এটাকে কেরামত বলবো? এটা মিথ্যা, এটা কি? এরপর অনেকে বলে যে আসল কাবা যায় নাই, ছায়া কাবা গিয়েছিল। আমি বলবো আপনি আগেরটা ভুলে গেছেন, আগে তো বললেন যে কাবা খুঁজে পায় না, ইব্রাহিম আদম কাবা খুঁজে পায় নাই, তো ছায়া কাবা গেলে আবার খুঁজে পায় নাই কেন? ছায়া কাবায় যদি গিয়ে থাকে উনি কাবা খুঁজে পায় না বললেন আগে? এই মিথ্যা কথাকে প্রমাণ করার জন্য আরো 10টা মিথ্যা কথা বলতে হয়, তারপর প্রমাণ হয় না। এই জন্য বুঝতে হবে, আমি বলতেছিলাম যে বিষয়টা যে কারামত, এই কারামতের নামে শিরিক আছে আমাদের সমাজে। বুজুর্গরা সব দেখে, মুরিদের অন্তরে খবর সব জানে, লেখা আছে ওদের কিতাবে। আশ-শাইখু জাসুসু কলবিল মুরিদ, পীর হচ্ছে মুরিদের কলবের অন্তরের গোয়েন্দা। ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু, পীর মুরিদের অন্তরে ঢুকে আর বের হয়। ওয়ালা ইয়াত্তালিউ আলাইহিল মুরিদু, কিন্তু মুরিদে তার টেরও পায় না। পীর মুরিদের অন্তরে ঢুকে আর বের হয়, মুরিদ কি করে না? টের পায় না। এই যে কতগুলো ক্ষমতা, আমরা এগুলোকে বলি শিরিক। এগুলো কি শিরিক? এগুলো ধর্মীয় শিরিক, আরো অনেক আছে। হুজুর আপনাকে দেখা মাত্র অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিবেন, এগুলো বলার মালিক কে? না মানুষ, মানুষ কোন আলেমুল গায়েব না, গায়েবের মালিক একমাত্র কে? এই জন্য আমার এই বইতে আজকে 4টা প্রশ্ন উত্তর লিখেছি। আল্লাহর নবী কিসের তৈরি? আল্লাহর নবী মানুষ ছিলেন কিনা? আল্লাহর নবী আলেমুল গায়েব ছিলেন কিনা? আল্লাহর নবী সব জায়গায় হাজির নাজির কিনা? প্রত্যেকটা প্রশ্ন উত্তর কোরআন এবং সহিহ হাদিস থেকে দেওয়া, কোনো কথা নিজের না, ডাইরেক্ট কোরআন আয়াত দিয়ে জবাব দেওয়া আছে। তো যাই হোক, আমরা শিরিক নিয়ে আলোচনা করি। এবার আসুন শিরিক সম্পর্কে কোরআন আয়াত কুসুম কুতুবুল আমরা শুনি এবং হাদিস শুনি, শিরিকের ভয়াবহতা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরায়ে নূরে নিসার 36 নম্বর আয়াতে, ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করো না। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি আযম ইনদাল্লাহ, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম যে ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় গুনাহ আল্লাহর কাছে কোনটি, সবচেয়ে বড় পাপ কোনটি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদ্দান হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আর তুমি তার সঙ্গে শরীক করো, এটা সবচেয়ে বড় গুনাহ। এটা কেন বললেন? কেন বলেন? এজন্য যে দুনিয়াতে মানুষেরাও শিরিক পছন্দ করে না। আপনি আপনার স্ত্রীকে বিয়ে করলেন, ঘরে গিয়ে দেখলেন যে আপনার খাটে আর একটা পুরুষ, আপনি জিজ্ঞেস করলেন স্ত্রীকে, এটাকে বলে এটা তোমার মতো আরেকজন, একটু শরিক করলাম, অংশীদার বানলাম তোমার সাথে, তোমার সাথে একটু অংশীদার করলাম, কোন স্বামী এটা মানবে? রুচিশীল কোন স্বামী মানবে না। আর যদি হুমায়ুন আজাদ মার্কা হয় তো ভিন্ন কথা। এরকম ভাবে আপনার ছেলে আপনাকে বাদ দিয়ে আরেকজনকে বাপ ডাকে, তো কি হবে? প্রথম প্রথম বলবেন না, অবুজ শিশু, কিছু বলবেন না, এরপরে বড় হওয়ার পরে যদি ডাকে তখন কি করবেন? এরকম ভাবে শিরিক দুনিয়াতে কেউ পছন্দ করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বললেন, তুমি আল্লাহর সঙ্গে শরীক করো অথচ আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, এরকম আল্লাহ সৃষ্টি করা সত্ত্বেও যিনি তোমাকে সৃষ্টি করে যিনি তোমার মালিক তুমি তাকে তার সঙ্গে শরীক করবে, এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় অন্যায় বড় গুনাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা নেসার 48 নম্বরে বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি, আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরিক করে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, আর এছাড়া আল্লাহ তাআলা এর চেয়ে নিচের গুনাহ যত এর চেয়ে ছোট যত গুনাহ মা দুনা যালিকা এর চেয়ে ছোট গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। এরকম ভাবে আরেকটা আয়াত আছে সূরা নেসার 116 নম্বরে, সেখানে বলা আছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, আর যে আল্লাহর সঙ্গে শিরিক করলো সে অনেক অনেক দূরে চলে গেছে। এ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলছেন, যে হাদিসটা আবু যর গিফারি থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়াগফিরু লি আবদিহি মা লাম ইয়াকাইল হিজাব, আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করতে থাকেন যতক্ষণ পর্যন্ত পর্দা না পড়ে যায়। কি না পড়ে যায়? কেরা ইয়া রাসূল আমাল হিজাব, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূল হিজাব কি জিনিস, পর্দা কি জিনিস? কালা আন তামুতান নাফসু মুশরিকাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন ব্যক্তি শিরিক কর অবস্থায় মৃত্যুবরণ করা হচ্ছে পর্দা পড়ে যাওয়া, শিরিকরত অবস্থায় মৃত্যুবরণ করলো আর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। এটা বুখারী মুসলিমের হাদিস, হাকিম মুসনাদে হাকিম জামে মুস্তাদরাকে হাকিম আর সহিহাইন ওটার মধ্যে আছে 6 নম্বর খণ্ডের 267 নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে। এরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনে আরেক আয়াতে বলছেন সূরায়ে মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। ওমাওয়াহুন নার, আল্লাহ বলছেন ওর ঠিকানা জাহান্নাম, তার ঠিকানা কোথায়? এরপরে বলছেন ওয়ামা আলি যালিমিনা মিন আনসার, এই জালিমিনদের জন্য মুশরিকদের জন্য কোনো সাহায্যকারী নাই, কোনো সাহায্যকারী নাই, কেউ তাকে সাহায্য করতে পারবে না। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও আছে। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদের নবীজিকে বলছেন সূরা জুমার অর্থাৎ 39 নম্বর সূরার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলতেছেন লাইন আশরাকতা, হে নবী আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন, আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন লাইয়াহবাতান্না আমালুকা, আপনার আমলগুলো সব হাপ্ত হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হবেন। কাকে বলা হচ্ছে? আমাদের নবীকে বলা হচ্ছে যে আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন তাহলে আপনার জীবনের সমস্ত আমল কি হয়ে যাবে? আছে দুনিয়ার কোন ব্যক্তি নবীজির সমতুল্য আমল করবে? তাহলে নবীজিকে আল্লাহ বলছেন যে আপনি শিরিক করলে আপনার আমলগুলো বন্ধ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন বিভিন্ন নবীদেরকে উল্লেখ করে সূরা আনআমের 88 নম্বর আয়াতে বলছেন ওয়ালাউ আশরাকু, ওয়ালাউ আশরাকু, এই সব নবীরা যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তারা আল্লাহর তারা যত আমল করেছে সমস্ত আমল তাদের বরবাদ হয়ে যেত। আমাদের নবীজিকে বললেন, আল্লাহ অন্য নবীদেরকে বললেন, এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওমা ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো ফাকাআন্নামা খাররা মিনাস সামাই, সে যেন আকাশ থেকে পড়ে গেল, যেরকম পাহাড় থেকে মানুষ গড়াইয়া পড়ে যায় সে যেন আসমান থেকে পড়ে গেল, ফাতাখতাফুহু তাইরু, তাকে পাখি ছো মেরে নিয়ে গেল, আও তাহবি বিহি রিহু মিন ফি মাকানিন সাহিক, অথবা তাকে একেবারে দূরের কোন স্থানে বাতাস উড়িয়ে নিয়ে নিক্ষেপ করে মারলো। এটা কি বললেন? শিরিক করলে পরে তার কোন অস্তিত্ব আল্লাহর কাছে থাকবে না, আল্লাহ তাআলা তাকে উড়িয়ে দিবেন। এটা কোরআনে বলা আছে, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলছেন এটা, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজালনাহু হাবাআম মানসুরা, এটা সূরা ফুরকানের 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, তারা যত আমল করেছে সে আমলগুলোর দিকে আমি লক্ষ্য করলাম, ফাজালনাহু হাবাআম মানসুরা, আমি তাদের সেই আমলগুলোকে বিক্ষিপ্ত ধুলাকণায় পরিণত করে দিয়েছি, বিক্ষিপ্ত ধুলাকণায় উড়িয়ে দিয়েছি, এটা কোনো মূল্য নাই যদি কি থাকে, শিরিক থাকে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যারা মুশরিক শিরিক করে এরা না অপবিত্র নাপাক, আল্লাহ কোরআনে বলছেন সূরায়ে তওবার 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, হে নবী হে মুমিনরা জেনে রাখো নিশ্চয় মুশরিকরা নাপাক। মুশরিকরা কি? তাহলে যারা এতক্ষণ আমি দেখাইছি শিরিক করে দুই রকম, একটা রাষ্ট্রীয় শিরিক আর একটা কি ধর্মীয় শিরিক, দুই দলই শিরিকে লিপ্ত আছে। আল্লাহ এবারে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক। এরপরে মুশরিকদের জন্য কোন দোয়াও কবুল হবে না, সে যত আপন হোক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তওবার 113 নম্বর আয়াতে বলছেন, মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা, কোন নবীর জন্য এবং কোন মুমিনের জন্য উচিত হবে না আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, কোন মুশরিকের জন্য দোয়া করা, ওয়ালাও কানু উলি কুরবা, যদিও সে হোক না একেবারে নিকট আত্মীয়, মিম্বাদে মা তাবাইয়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন তাদের কাছে পরিষ্কার হয়ে গেল সুস্পষ্ট হয়ে গেল যে সে জাহান্নামের অধিবাসী, জাহান্নামী হয়ে গেছে, এখন আর দোয়া করা জায়েজ নাই। এটার একটা শানে নুজুল আছে। আমাদের নবীজির চাচা আবু তালেব, যেই লোকটা সারা জীবন নবীর পক্ষে কাজ করলো, যেই লোকটা সারা জীবন নবীর খেদমত করলো, 3 বছর পর্যন্ত অবরুদ্ধ ছিল আল্লাহ নবীর কারণে, এই লোকটা মৃত্যুমুখে পতিত হচ্ছে, আল্লাহর নবীজি মাথার কাছে গিয়ে বসলেন, চাচা খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা চাবি, জান্নাতের চাবি, এটা ছাড়া তালা খুলবে না, খালি এইটা বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার সাক্ষী দেওয়া দরকার নাই, লা ইলাহা এতটুকু বলতে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, তাওহীদ, এটা ছাড়া কাজ হবে না, শিরিক থাকলে কাজ হবে না। আবু তালেব বলল না, মারা গেল। আল্লাহর নবীজি মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন। হাদিসে পরিষ্কার বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকব যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমাকে নিষেধ না করা হবে। কে দোয়া করছেন, কে দোয়া করছেন? আল্লাহর নবী কি তার চাচাকে হেদায়েত দিতে পেরেছেন? হেদায়েত দেওয়ার মালিক কে? এই একটা লোককে আল্লাহ হেদায়েত দিলে কোনো আপত্তি ছিল? আমাদেরও তো মনে চায়, আবু তালেবের ঘটনা শুনতে শুনতে আমাদেরও তো মায়া লাগে যে আল্লাহ তুমি ওর হেদায়েত দিলে না কেন। তা আল্লাহর কি মায়া আমাদের চেয়ে কম না বেশি? তা আল্লাহ কেন আবু তালেবকে হেদায়েত দিলেন না? রহস্যটা কি? রহস্য আছে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে কি রহস্য আছে। কিন্তু আমরা যেটা বাহ্যিকভাবে মনে করি তা হচ্ছে এই, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষদের জন্য দলিল পেশ করলেন যাতে করে কেউ এই বিশ্বাস না করে, পীর হেদায়েত দিয়ে দিবে, পীরে তাওয়াজ্জু দিয়া পল্লী বানাই দিবে, পার করে নিবে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে, পীর তার রুহের সব দেখে, আধ্যাত্মিক সব চিকিৎসা করে দিবে, এই সমস্ত আকিদা কেউ না রাখে সেইটা বুঝাবার জন্য আল্লাহ তারা স্পষ্ট করে দেখাইলেন যে আমাদের নবী, আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, যার আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করা হয়েছে, সাইয়্যিদুল আম্বিয়াল মুরসালিন, যিনি সমস্ত নবীদের নবী, রসুলদের রসুল, সমস্ত মাখলুকের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তাকেও আল্লাহ তারা এই ক্ষমতা দেন নাই একজন লোককে হেদায়েত দেওয়ার মতো। সুতরাং এর পরে যারা দাবি করবে সে হেদায়েত দিয়ে দিবে, পার করে নিয়ে যাবে, তরাইয়ে নিবে, সেই ব্যক্তি নিশ্চয়ই হয়তো আল্লাহর নবীর চেয়ে বড়, নইলে শয়তান, নইলে কি? আল্লাহর নবীর চেয়ে বড় হওয়ার কোন সুযোগ আছে? এইভাবে আবু তালেব মারা গেল। এরপরে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, সূরা কসাসের আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে পছন্দ করবেন, আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই, ওয়ালাকিন্নাল্লাহ ইহদি মাই ইয়াশাউ, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন। আহুয়া আলামু বিল মুহতাদিন, আল্লাহ তাআলাই জানেন কে হেদায়েত প্রাপ্ত হবে। এটা জানার মালিক কে? আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। এইটা হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা তার নবীকে দেখেন কিভাবে বলছেন, যেটা বললাম ওই পরে আয়াত সূরা তাওবার 113 নম্বর আয়াত, আল্লাহ বলছেন মা কানা লিন্নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, কোন নবীর জন্য এবং কোন মুমিনের জন্য সমুচিন হবে না, উচিত হবে না, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য ইস্তিগফার করা, দোয়া করা। তাহলে মুশরিকের জন্য দোয়া করাও জায়েজ নেই। আল্লাহর নবীকে নিষেধ করা হচ্ছে তোমার এই চাচার জন্য দোয়া করবে না। ওয়ালাউ কানু উলি করবা, হোক না সে নিকট আত্মীয়, একেবারে কাছের আত্মীয় না, আল্লাহ তা সেটা বলেন ওয়ালাউ কানু উলি করবা, যদিও হয় সে নিকট আত্মীয়, তার জন্য ইস্তেগফার করতে পারবা না, মিম্বাদে মা তাবাইয়ানা লাহুম, যখন তাদের সামনে স্পষ্ট হয়ে গেল আন্নাহুম আসহাবুল জাহিম, তারা জাহান্নামী। তারা কি মুশরিক, কোথায় চলে যায়? জাহান্নামী। তাহলে আর ইস্তেগফার করা যাবে? এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, নিশ্চয় যারা আহলে কিতাবদের থেকে যারা কাফের, ওয়াল মুশরিকিন এবং যারা মুশরিক, ফি নারে জাহান্নামা, তারা কোথায় যাবে? জাহান্নামের আগুনে জ্বলবে, খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে জ্বলবে, উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হচ্ছে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী। এরপরে আল্লাহ তাআলা বলছেন সূরায়, এটা ছিল 151 নম্বর আয়াত সূরায় আল ইমরানের, এরপর আল্লাহ বলছেন ওয়াইয়াবুদুনা মিন দুনিল্লাহি, মানুষরা আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করে, মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, যারা ওদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। উপকার করার মালিক কে? ক্ষতি করার মালিক কে? অথচ তারা এমন কিছু ইবাদত করছে যারা ওদের ক্ষতিও করতে পারে না, উপকার করতেও পারে না। আর বলে কি, ওয়াকুলুনা, তারা বলে হাউলাই সুফাউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর কাছে আমাদের দিকে সুপারিশ করবে, কি করবে, আমাদের সুপারিশ করে নিয়ে যাবে, তরাইয়ে নিয়ে যাবে, মেলে কিনা। এবার দেখেন আল্লাহর উত্তরটা কি সুন্দর উত্তর, কোরআনে আয়াত পড়তেছে, আয়াত এটা আমি তৈরি করে পড়তেছি না, আয়াত নাম্বার বলতেছি। কাজে এর পরেও যদি কারো সমস্যা থাকে তওবা করা উচিত। আল্লাহ তারা কি বলেন শুনুন, আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলুন, আতুনাব্বিউনাল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ, তোমরা কি আল্লাহ তাআলাকে জানাচ্ছো, আল্লাহ তাআলাকে খবর দিচ্ছো যেটা আল্লাহ তাআলা নিজে জানেন না? আল্লাহকে জানাইতেছে এরা সুপারিশকারী, আল্লাহ জানেন না যারা কি? আল্লাহ বলতেছেন তোমরা কি আল্লাহকে জানাচ্ছো, বিমা লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ, আল্লাহ তাআলা যেটা জানেন না আসমানে বা জমিনে, এটা আল্লাহ তাআলা জানেন না, তোমরা কি আল্লাহকে সেটা জানাচ্ছ? সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ বলছেন ওরা যা আল্লাহর সঙ্গে শরীক করছে এর থেকে আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে এবং আল্লাহ তাআলা অনেক পবিত্র, আল্লাহ পবিত্র এগুলোর থেকে। কাজে আমাদেরও চিন্তা করতে, আমরাও কতগুলো মানুষদেরকে সুপারিশকারী মানি, পীরদেরকে সুপারিশকারী মানা হচ্ছে, মাদারওয়ালাকে সুপারিশকারী মানা হচ্ছে, আল্লাহ বলছেন যে তার নিজের লাভ ক্ষতি করতে পারে না, এরা এদেরকে সুপারিশকারী মনে করছে। তোমরা কি আল্লাহকে শিখাচ্ছ? আমরা বলি না আমাকে শিখাচ্ছ, কথাটা বলেন নাই, আমাকে শিখাচ্ছ, আমি জানি না, আল্লাহ তারা সেরকম কথাই বলছে এখানে, আরবি পরিভাষা ওইটাই, আতুনাব্বিউনাল্লাহ, আল্লাহকে শিখাচ্ছ, আল্লাহকে জানিয়ে দিচ্ছ, বিমা লা ইয়ালামু, যেটা আল্লাহ জানেন না, আল্লাহ জানেন না, আল্লাহকে জানে যে আল্লাহ এরা সুপারিশকারী, এই বুজুর্গরা সুপারিশ করে নিয়ে যাবে, দুই হাতে দুজনকে পার করে নিয়ে যাবে। ওই যে মাওয়াজে সাকিয়া থেকে বলছি, দেখেছিলাম যে পীর ধরা ফরজ, তারপরে লেখছে যে যদি কারো দুইজন পীর হয়, দুই পীর দুই ডানা ধরে কোথায় হয়ে যাবে, দো পীর দো ডানা পাকার কে বেহেস্ত মেলে জায়গা কুই হরজ নেই, উর্দুতে লেখতে পারে বাংলা লেখতে পারে, দুই পীরে দুই ডানা ধরে কি করবে, বেহেস্ত নিয়ে যাবে। আল্লাহ তারা ওইটা উত্তর দিচ্ছেন, আল্লাহ কি শিখাচ্ছ যেটা আল্লাহ তারা নিজে জানেন না? এরপরে আল্লাহু আকবার, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা হিমারিন, আমি আল্লাহর নবীর সাথে একটা গাধার উপরে বসেছিলাম। আমরা সাইকেলে দুজন বসি না, মোটর সাইকেলের পিছনে আল্লাহর নবী একটা গাধায় বসে আছেন, উনি আল্লাহ নবীর পিছনে বসছেন, এক গাদায় দুইজন। এই গাদাটার নামও আছে ইউকালুল উফাইর, গাদার নাম ছিল কি? উফাইর। মুয়াজ বিন জাবাল আল্লাহ নবীর পিছনে বসে আছেন যে গাদাটার উপরে, গাদাটার নাম কি? আইন ফা ইয়া রা উফাইর। ফাকালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুয়াজ হাল তাদরি হাক্কুল্লাহি আলা ইবাদিহি আমা হাক্কুল্লাহি ইবাদি আল্লাহ, তুমি কি জানো আল্লাহর হক বান্দার উপরে কি এবং বান্দার হক আল্লাহর উপরে কি? হক অধিকার, অধিকার বলা হয়েছে আল্লাহর উপরে, কি সুন্দর কথা। আল্লাহ নবী যখন সাহাবীকে কথা জিজ্ঞেস করলেন, সাহাবী বললেন আল্লাহু ওয়া রাসূলু আলামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল এটা ভালো জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, খুব ভালো করে দেখেন আপনার হক এটা, ফাইন্না হাক্কাল্লাহি আলা ইবাদিহি, আল্লাহর হক বান্দার প্রতি, মানে আল্লাহ তাআলা আমাদের কাছে পাওনা, কি পাওনা আছেন? আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যে তারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে অন্য কোন কিছুকে শরীক করবে না। এটা কার হক? কার কাছে? বান্দার কাছে। আর পক্ষান্তরে হাক্কুল ইবাদি আলাল্লাহি, আর বান্দার হক আল্লাহর কাছে, আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে যেই লোকটায় কোনো কিছুকে শরীক করে না তাকে শাস্তি না দেওয়াটা হচ্ছে এই বান্দার হক আল্লাহর কাছে পাওনা। তাহলে একটা জিনিস বুঝলাম যে শিরিক না করলে কি হবে, আল্লাহ তাআলা বান্দাকে শাস্তি দিবেন না, চিরস্থায়ী শাস্তি হবে না কমপক্ষে। যদি অন্যায় করেও থাকে আল্লাহ হয়তো ক্ষমা করে জান্নাত দিবেন, আর নইলে শাস্তি ভোগ করে তারপর কি দিবেন, কিন্তু শিরিক না করলে তাকে চিরস্থায়ী জাহান্নামে দেওয়া হবে না। কি সুন্দর হাদিস, বুখারীর হাদিস এটা। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণনা করছেন মুয়াজ বিন জাবাল, এটাও হাদিসটা, উনি বলেন যে কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আশারে কালিমাতিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা কালিমা শিখিয়েছেন। কয়টা কালিমা? 10টা কালিমা শিখিয়েছেন। কি কি? উনি গণনা করলেন, এক নাম্বার, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তুমি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না যদিও তোমাকে আগুনে পোড়াইয়া দেওয়া হয় অথবা তোমাকে কতল করে দেওয়া হয়, তবু তুমি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না এবং শিরিক করবে না। দুই নাম্বার, ওয়ালা তাওকান্না ওয়ালে দাইকা, তুমি তোমার পিতামাতার অবাধ্য হবে না, ওয়াইন আমারাকান তুখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তারা উভয়জন তোমাকে হুকুম করে তুমি তোমার আহাল এবং মাল ত্যাগ করে চলে যাও, তারপরও মাতা মা বাবার সাথে অবাধ্য হবে না, হুকুম অমান্য করবে না। তারপরে তিন নাম্বার বললেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মুতা মাকতুবাতান মুতা আম্মিদান, খবরদার তুমি কোন ফরজ সালাতকে ইচ্ছে করে তরক করবে না, কারণ ফাইন্না মান তারাকা সালাতান মুতা মাকতুবাতান মুতা আম্মিদাতান, যে ব্যক্তি কোন সালাতকে ফরজ সালাতকে ইচ্ছে করে তরক করে, ফাকাদ বারিয়াত মিন হুজিম্মাতুল্লাহ, আল্লাহ তাআলার জিম্মা তার থেকে মুক্ত হয়ে যায়, আল্লাহ তাআলা ফ্রি করে দেন, অর্থাৎ তার দায় দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন না, আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করেন না, তার অবস্থা কি হবে? সে নিশ্চয় ধ্বংস হবে। এরপরে আল্লাহ রাসূল বললেন, এটা কয় নাম্বার গেল? পাঁচ নাম্বার বলছেন, ওয়ালা তাশরাবান্না খামারান, মদ পান করবা না খবরদার, ফাইন্নাহু রাসুকুল ফাহিশা, এটা সমস্ত বেহায়াপনা কাজের এটা মূল, এটা উৎস। এরপরে বলছেন, ওয়াইয়া কেবল মাসিয়াতা, খবরদার তুমি গুনাহের কাজ করবে, পাপ করবে না, ফাইন্না বিল মাসিয়াতে হাল্লা সাকাতুল্লাহ আজ্জাজাল্লা, কারণ গুনাহের মাধ্যমে আল্লাহর গজব অবতীর্ণ হয়। এরপরে বলেন, ওয়াইয়া কেবল ফেরারা মিনাজ জাহাফ ওয়াইন হালাকান নাস, যখন তুমি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হও, খবরদার যদি সব মানুষও মারা যায় তারপরেও তুমি যুদ্ধের ময়দান থেকে পালাবে না, যুদ্ধের ময়দান থেকে পালানো গুনাহের কাবীরা। এরপরে বলছেন, ওয়াইদা আসাবান নাস মাউতানে ওয়া আনতা ফীহিম, যখন কোন জায়গায় মহামারী দেখা দেয় আর তুমি সেখানে আছো, ফাসবুত, তুমি থাকো, পালাইও না, যে তুমি থাকলে তোমার হবে না, তোমার তাকদীরে লেখা থাকলে এটা হবে, না লেখা থাকলে হবে না, ওয়া আনফিক আলা আইয়ালিকা মিন তাওলিকা, এইসব তাকদীর নিয়ে আমরা আলোচনা আলাদা করবো ইনশাআল্লাহ, তাকদীর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমার ওই বইটা আসলে সুবিধা হবে, কারণ বইটার মধ্যে সবই আছে, তাকদীর আলোচনা আছে খুব সুন্দরভাবেই আছে। ওয়ান তাফি ফাসবুত, এরপর বল ওয়ান ওয়ান ফিকালা আইয়া আলিকা মিন তাওলিকা, এবং তুমি তোমার সাধ্য অনুযায়ী তোমার পরিবারে খরচ করবে, এই দশটা উচ্ছেদ করলেন, কিন্তু এই দশটা উচ্ছেদ মধ্যে প্রথমটা কি ছিল? তুমি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না, যদিও তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় অথবা তোমাকে জ্বালিয়ে বা হত্যা করা হয়। এই জন্য আমাদের মনে রাখতে হবে, এতক্ষণ পর্যন্ত শিরিকের ভয়াবহতা নিয়ে আলোচনা করলাম। শিরিক অনেক প্রকার হতে পারে, আজকে সেগুলো আলোচনা করছি না। শিরিক আল্লাহর উলুহিয়াতের মধ্যে হতে পারে, আল্লাহর রুবুবিয়াতের মধ্যে হতে পারে। এটা আমার আর একটা বই যেটা আছে কিতাবুত তাওহীদ, যেটা আগেই আপনারা পেয়েছেন, আজকেও আছে যদি কারো প্রয়োজন হয় নিজের, কিতাবুল ইমান কিতাবুত তাওহীদ, এগুলো মূল কিতাব। এর মধ্যে আমি স্পষ্ট করেছি যে একজন মুসলিমের সঙ্গে কাফেরদের পার্থক্য কোন জায়গায়। মুসলিমরা আল্লাহকে মানে, কাফেররা মানে, মক্কার কুফররা মানত, ইহুদিরাও মানে, খ্রিস্টানরা মানে, পার্থক্য কোন জায়গায় ওটা ক্লিয়ার করা আছে। এরপরে শিরিকের প্রকারগুলো লেখা আছে এখানে, যে আল্লাহর সাথে যে বান্দা শিরিক করে, অনেক প্রকার শিরিক আছে, রুবুবিয়াতের মধ্যে শিরিক, আল্লাহর গুণের মধ্যে শিরিক, আল্লাহর উলুহিয়াতের মধ্যে শিরিক, এরকম ভাবে শিরিকের প্রকার আছে। আশিরকুল আকবার, আশিরকুল আসগার, বড় শিরিক, ছোট শিরিক। ছোট শিরিক যেমন একটা দেখাই, রিয়া, লৌকিকতাটা শিরিক, শিরকে খফি বলা হয় এগুলোকে। তো এরকম ভাবে কোন ব্যক্তি মানুষকে খুশি করার জন্য কোনো কাজ করলো, এগুলো শিরকে খফি। তো এরকম বিষয়গুলো আমাদের জানা দরকার আছে, এগুলো বিস্তারিত এখানে আছে, আপনারা এই বইটা নিয়েও বিস্তারিত পড়লে পেয়ে যাবেন। আমরা মৌলিক একটা বিষয় আলোচনা করলাম, নাওয়াকিজুল ইমানের যে দশটা বিষয় বলা হয়েছিল, তার মধ্যে প্রথম নাওয়াকিজটা ছিল কি? ইমান ভঙ্গের যে কারণ, নাওয়াকিজুল ইমান, ইমান ভঙ্গের কারণের মধ্যে প্রথম ছিল আল্লাহর সঙ্গে শিরিক করা। এইটার উপরে আজকে শুরু করেছিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে, যে অনেকে মনে করে যে ইমান তো ভাঙ্গে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তার ইমান ভাঙ্গে না। এবারে তিনটা দলিল দিয়েছিলাম আমরা, মোজাকারায় চলে আসছি, তিনটা দলিল পেশ করেছিল। প্রথম দলিল কি ছিল কে বলতে পারবেন? এক যে কোনো একটা বললেই হয়, তিনটা সিরিয়াল বা বলা দরকার নেই, তিনটা দলিল পেশ করেছিলাম, একটা বলেন কেউ। একটা আদি আসছে যে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ওটা না, উমের তো নুকাতিলান নাস, আমি লোকদের সঙ্গে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আদিষ্ট হয়েছি, কতক্ষণ? হাত্তা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা পর্যন্ত, লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জানমালের নিরাপত্তা পাওয়া যাবে। এই হাদিস দ্বারা বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহ যেই পড়বে তার জানমালের নিরাপত্তা আছে। এটা একটা দলিল ছিল। আমরা এটা উত্তর কি দিয়েছি? যুদ্ধের ক্ষেত্রে বা ন মুসলিমদের ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, এরপরে তার থেকে এখন পর্যন্ত এর পরিপন্থী কোন কাজ পাওয়া যায় নাই, তাহলে তাকে হত্যা করা যাবে না। যেমন বললাম উজু করে আসলো, এরপর উজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় নাই, তাহলে সেই উজু দিয়ে কি করতে পারবে? আর যে মাঝখানে উজু করে আসছে, পরে কি হয়ে গেছে, হাওয়া ত্যাগ করলো, তাহলে উজু আছে? ঠিক এরকম লা ইলাহা ইল্লাল্লাহ বললে তাকে হত্যা করা যাবে না, কতক্ষণ? যদি লা ইলাহা ইল্লাল্লাহ পরিপন্থী কোনো কাজ না করে তাহলে, আর যদি পরিপন্থী কাজ করে তাহলে তাকে হত্যা করা যাবে। যার দলিল দিছিলাম কি দিয়ে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত দিতে যারা অস্বীকার করেছিল তাদেরকে যুদ্ধ ঘোষণা করলে তাদের বিরুদ্ধে, এটা বুখারী হাদিস, অস্বীকার করার কোন জো নাই। আচ্ছা একটা দলিল ছিল, আরেকটা দলিল কি ছিল? হ্যাঁ আরেকটা আছে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম, যে ব্যক্তি আমাদের সালাতের মতো সালাত আদায় করলো, আমাদের কিবলাকে কিবলা বিশ্বাস করলো, আমাদের যাবেহকৃত পশু খাইল, ফাযালিকাল মুসলিম, সে মুসলিম হয়ে যায়, সে আল্লাহর দায়িত্বে চলে যায়, তোমরা তার আল্লাহর দায়িত্বের হস্তক্ষেপ করো না, তাকে হত্যা করো না। এই হাদিসটা দিয়ে বোঝা যায় যে সালাত আদায় করলে সে আল্লাহর জিম্মায় চলে গেছে, মুসলিম, সে জানমালের নিরাপত্তা, তাকে হত্যা করা যাবে না, এটা বলা হয়েছিল। এর দ্বারা বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে, নামাজ পড়লে আর কোনো অসুবিধা নেই, ইমান ভাঙবে না। এটা আরো জব দেওয়া হয়েছিল কি, একই কথা, যে নামাজ পড়লো, সবকিছু করলো, কিন্তু যদি কি ইমান ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় তাহলে তার এই লা ইলাহা পড়ায় কোনো কাজ হবে না, তার এই নামাজ পড়ার কোনো কাজ হবে না। মদিনার মুনাফিকরা নামাজ পড়তো কিনা? মুনাফিকরা নামাজ পড়তো, জামাতি নামাজ পড়তো, লা ইলাহাও পড়তো, তারপরেও তারা জান্নাতি না জাহান্নামী? দুইটা দলিল। আরেকটা দলিল বেশ করেছিল কি জানো? ওসামা বিন জায়েদের হাদিস, ওসামা ইবনে জায়েদ একটা যুদ্ধে যখন কাফেররা মার খাচ্ছিল, এক পর্যায়ে কুফাররা কি বলছিল? সাবানা সাবানা, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তারা ইসলাম গ্রহণ করলো। উনি তারপরে দেখে হত্যা করেছেন, কেন? যে ওরা জান বাঁচাবার জন্য লা ইলাহা পড়তেছে, ইসলাম গ্রহণ করা অন্তর দিয়ে না। আল্লাহ নবীর কাছে যখন গেলেন তখন আল্লাহ রাসূল কি বললেন? যে ও ওসামা, তুমি এই কাজটা করতে পারলে? অথচ তুমি, সে বলল যে আমি তো মনে করি এরা ইসলাম গ্রহণ করেছিল জান বাঁচাবার জন্য, অন্তর দিয়ে ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ রাসূল কি বলেছিলেন, হাল্লা শাকাক্তা কালবা, ওদের অন্তরটা চিরে দেখো নাই কেন? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কেয়ামতের মাঠে যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে উঠবে তখন কি করবে তুমি? আল্লাহ রাসূল বারবার বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিম্মা সানা উসামা, উসামা যে কাজটা করেছে আল্লাহ আমি তোমার কাছে থেকে পানা চাই, এটার সাথে আমার সম্পর্ক নাই, আমি এটা করতে বলি নাই। এতে বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে হত্যা করা যাবে না। ওই একই জবাব, কোন সময় এটা যুদ্ধের ক্ষেত্রে ইসলাম গ্রহণ করলো অথবা নতুন ইসলাম গ্রহণ করেছে তার থেকে পরিপন্থী কিছু পাওয়া যায় নাই, তার জন্য প্রযোজ্য। আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ইসলাম গ্রহণ করে নামাজ বা রোজা রাখে, এরপরে আল্লাহর নাম শুনতে পারে না, ইসলামের নাম শুনলে গায়ে আগুন জ্বলে, কেমনে বাদ দেবে ইসলাম, কেমনে মুসলিম শব্দ বাদ দিবে, কেমনে বিসমিল্লাহ বাদ দিবে, কেমনে এগুলো করার চেষ্টা করে, এগুলো কি ইমান ভঙ্গের কারণ বুঝতে হবে, বুঝে আসলো? তাই এটা গেল একটা বিষয় ছিল। এরপরে আরো কিছু আলোচনা ছিল, কি কি ছিল আজকে, যে যেটা পারেন, পুরো আলোচনায় যে বিষয়গুলো আসলো এক একটা পারেন, এক একজন বলতে পারেন। শেরেক নিয়ে আলোচনা হয়েছে, শেরেক অনেক আলোচনা হয়েছে, শেরেক কি জিনিসটা অর্থ করা হলো, শেরেকের কি কি অর্থ করা হয়েছিল, ভাগাভাগি করা, অংশীদার বানানো, আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করা, সমকক্ষ করা, সমতুল্য করা, হ্যাঁ এগুলো শিরিকের কাজ। হ্যাঁ এগুলো আমরা কিছু উদাহরণ পেশ করেছিলাম, সেগুলো কি ছিল, মাছি থেকে শুরু হয়েছিল, হ্যাঁ এটা মনে রাখবেন, মাছির আদেশটা মনে রাখবেন, এ আদেশটা কোন জায়গায় তা বলেছি। আর আপনারা এই যে আজকে বয়ানগুলো রেকর্ড আছে, এটা কালকে আপনারা ইনশাল্লাহ কালকে না দুই তিন দিন পরে ইন্টারনেটে পাবেন, তারা ইন্টারনেট ব্যবহার করেন, ইন্টারনেটে দেখবেন একটা একটা জুমার খুতবা, ওইখানে আমার পুরো জুমার খুতবাগুলো পাওয়া যাবে। এরপর আরেক সাইডে দেখবেন দারসুল হাদিস, ওই দারসুল হাদিসের মধ্যে এইসব লেকচারগুলো থাকে, আবার একটু আশপাশে দেখবেন পুরা খুতবাগুলো, প্রায় 2009 এর থেকে শুরু করে আপনার পুরা খুতবাগুলো আছে, জুমার খুতবা আছে, এই লেকচারগুলো আছে, তাহলে মনে আবার মনে আসবে। আপনার এগুলো নিজেরা মুখস্থ করবেন, অন্যকে দাওয়াত দিবেন, দাওয়াত দিলে নিজের ফায়দা আছে, আপনি যাকে দাওয়াত দিলেন সে গ্রহণ করুক বা না করুক নিজের ফায়দা আছে। আমি মনে হয় বলছিলাম একবার যে এলমে নাহুর একজন বড় ইমাম সি বাওয়াই, কি নাম, এই যে আরবি গ্রামার শাস্ত্র বলে এলমে নাহু, এর একজন ইমাম ছিলেন সি বাওয়াই, ওনার ছাত্র ছিল আকফাস। উনি বললেন, আকফাসকে দেখো আমি তোমাকে যা পড়াই এইটা তুমি কাউকে গিয়ে পড়াইবা, কারণ একা একা 10 বার পড়লে যে লাভ, একবার কাউকে পড়াইলে তার চেয়ে লাভ বেশি। আমি যে এখন জিজ্ঞেস করলাম কি জন্য, নইলে আপনারা এই যা শুনলেন একখান দিয়ে শুনলেন একবার ভরাই গেছে, ওইখানে গেলে কিছু মনে থাকবে না, এখন আবার একটু রাউন্ড দিলে পরে আবার কিছু তাজা হবে। তো এই জন্য এটা মোজাকারা বলে, মানে পুনরালোচনা। তো এটা কেন, আকফাসকে উনি বলেন তুমি কাউকে পড়াইবা, এ বাড়ি গিয়ে দেখে কারে পড়াইব, লোকজন নাই, থাকে একা, একটা ছাগল বলতো, আগের যুগে লোকে ছাগল বলতো, দুধ খাইতো, উনি ছাগলের কান ধরে পড়ানো শুরু করলেন। তো ছাগলকে এতক্ষণ যে আলোচনা হলো 1 ঘন্টা 2 ঘন্টা, এটা সব ছাগলকে পড়াইছে কান ধরে। তারপরে ছাগলের কান ছেড়ে জিজ্ঞেস করলো, ছাগল তোর বুঝে আসছে ছাগলের অভ্যাস কি, অনেকক্ষণ যে কান ধরে রাখে এবার ছেড়ে দেয়, উল্টা চলারা দেয়। তো ছাগলে বলো না বুঝে আসে নাই, আসলে তো ছাগলে বুঝে আসছে কিনা তাও বুঝে নাই। তো যাই হোক, আবার ছাগলের কান ধরে পড়ানো শুরু করলো, আবার 1 ঘন্টা পড়াইলো, এরপর জিজ্ঞেস করলো বুঝে আসছে, ছাগলে আগের মতোই উল্টা লাড়া দিল বুঝে আসে নাই, একবার দুইবার 10 বার পড়াইলো। তারপরে বলল, ছাগল তোর বুঝে আসুক বা না আসুক, তুই ছাগল ছাগলই থেকে যা, আমার উদ্দেশ্য ছিল এটাকে তাকরার করা, মোজাকারা করা, বারবার এটাকে আবৃত্তি করা, তা হয়ে গেছে, এখন আমার যে মুখস্থ আছে সারা জীবন আর ভুলবো না। তো আমরাও এটা বলি, আপনারা এখানে যেটা শুনেন এটা নোট করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। আর এই আলোচনাগুলো বইতে আছে, আমাদের বইগুলো যা আসতে মধ্যে আছে, তালাশ করে মোটামুটি সব জায়গায় পেয়ে যাবেন এগুলো, এই জন্য এগুলো সংগ্রহে রাখবেন, একবার দাওয়াত দিবেন, দাওয়াত দিলে ইনশাল্লাহ দেখবেন নিজের মধ্যে কমপক্ষে মজবুত হবে। যাকে দাওয়াত দিবেন সে যদি ওই আকফাসের ছাগলের মতো হয় অসুবিধা নাই, আপনার মেহনত কি হয় নাই, ব্যর্থ যায় নাই, বরবাদ যায় নাই, কারণ আপনার ইমান কি হয়ে যাবে, মজবুত হয়ে যাবে, পাকা হয়ে যাবে ইনশাল্লাহ, আপনাকে আর ওই কোনো শয়তান তাগুত আর কি করতে পারবে না, গোমরা করতে পারবে না। তো সেই জন্য আমরা বলি আপনারা এগুলো মোজাকারা করবেন, আলোচনা করবেন। মাসির হাদিস ছিল আজকে, ওখান থেকে আমরা গেলাম মাসি দিলে যদি অন্যায় হয় তাহলে যারা গরু দেয়, উট দেয়, বকরি দেয়, ছাগল দেয়, এদের অবস্থায় কিভাবে টাকা দেয়, পয়সা দেয়? এখান থেকে আমরা আরো কিছু বিষয় আলোচনা করেছি, বিভিন্ন ক্ষমতা নিয়ে কারামতের আলোচনা আসছে আজকে, যে কারামত এবং মৌজাদার মানে কি আমরা আলোচনা করেছিলাম, যে কারামত এবং মৌজাদা আমরা মানি, নবীদের মৌজাদা, ওলিদের কি কারামত আমরা বিশ্বাস করি, তার মানে কি? এটা কোনো ক্ষমতা নয়, কি নয় এটা, বরং কি সম্পূর্ণ আল্লাহ নিয়ন্ত্রণে, আল্লাহ তাআলা যখন যতটুকু চায় তখন ততটুকু প্রকাশ হয়, আর যখন আল্লাহ চান না তখন কোনো কিছু ক্ষমতা নাই। কাজে এই যে গাউস, কুতুব, আবদাল্লার অনেক ক্ষমতা আছে, এগুলো কি ভুয়া ক্ষমতা? ক্ষমতা কার হাতে, এটা পরিষ্কার থাকতে হবে। এই বিষয়গুলো আজকে আলোচনা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে, আমি ঢাকা চলে যাব ইনশাআল্লাহ। তো কারো কোনো প্রশ্ন থাকলে আমরা হাত উঁচু করি, আগে একজন মানে যে হাত উঁচু দাঁড়াই করবেন, পরে কিন্তু প্রশ্ন করবেন, দুইজন দুইজন পাওয়া গেল, বাস এরপরে আর প্রশ্ন কেউ করতে পারবেন না, আজকে দুইজনের প্রশ্ন দিতে হবে। জি বলেন আপনারটা। একজন লোক আকিদা পোষণ করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রুহানি বাবা, বাবা আল্লাহ রাসূল সম্পর্কে বলা আছে মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পুরুষের বাবা নন, আল্লাহ বলছেন কোন বাবা নন, আর আমরা বাবা ডাকলে হবে নাকি? কাজী আল্লাহ রাসূল রাসূল, রাসূলকে আমাদের বাপ বলার কোন দরকার নাই। হ্যাঁ ইব্রাহিম রাসূল সম্পর্কে আল্লাহ বলছেন মিল্লাত আবিকুম, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বাপ ডাকতে মানা করছেন, কি জন্য? এটা কারণ আছে, আল্লাহ রাসূলের মর্যাদা অনেক উপরে, কাজী বাপের চেয়ে অনেক উপরে। কাজী এখন ওই বুড়ির মতো হলো, এক বুড়ি একজন এসপি পুলিশ সুপার এসে তার উপকার করছে, আর বুড়ি দোয়া করে আল্লাহ যেন তোমাকে চৌকিদার বানায়, আল্লাহ যেন তোমাকে চৌকিদার বানায়। মানে এই দোয়া করলো কি জন্য? বুড়ি তো আসলে সে জানে গ্রামে থাকে চৌকিদার, তার কাছে বড় অফিসার, তার চৌকিদার সম্পর্কে ধারণা অনেক বড়, তো সে তার জানা মতে যেটা সবচেয়ে বড় ওইটার সে দোয়া করছে, কিন্তু সে জানে না যে চৌকিদার অবস্থানটা কোথায় আর এসপির অবস্থান কোথায়। তো এখন আমরা আল্লাহ রসুল অনেক সময় মহাব্বত করতে গিয়ে আল্লাহর রসুলকে সেই নাউজুবিল্লাহ তার যে স্তর আছে সেখান থেকে চৌকিদার বানিয়ে দিচ্ছি আমরা। এই জন্য মনে রাখতে হবে যে না, এরকম কথা বলার কোন সুযোগ নেই, আল্লাহর রসুল রসুল সাল্লাম বস, একটা একটা একজন একটা বস। আপনার প্রশ্ন নাকি? বিষয়টা হচ্ছে আসলে দেখেন, আমি এই আলোচনাটা ওই মাগরিবের পরে করতেছিলাম উপরে বসে, আপনি যেটা হাদিসে পেয়েছেন আলহামদুলিল্লাহ ঠিকই পেয়েছেন, আমরা ওইটাই বলি যে যেসব ক্ষেত্রে ইমাম জোরে কেরাত পড়ে সেখানে আমরা ইমামের কেরাত শুনব, আর যেখানে ইমাম কেরাত আসতে পড়ে বা শোনা যায় না সেক্ষেত্রে সূরা ফাতিহা পিছনে পড়ে নেওয়া, এটাই আমার কাছেও বিশুদ্ধ মত মনে হচ্ছে, এবং আমি এটাই করি নিজেও, এবং আমি নিজে এটা অনেক আলেমদের সাথে যোগাযোগ, হানাফি মাযহাবের ইমামদের সাথে, বড় বড় আলেমদের সাথে, তারাও এটাকে একইভাবে বলেছেন, এবং আমি হানাফি মাযহাবের অনেক কিতাবের পরে দেখেছি তাদের একই মত। তারপরেও হানাফি মাযহাবের ফতোয়া এটা না, এটাও ক্লিয়ার করে দেই, হানাফি মাযহাবের ফতোয়া এটা না, হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না। কেন যাবে না? এই বিষয়গুলো কিন্তু ইখতিলাফি মাসআলা, ইখতিলাফ দুই রকম আছে আমাদের সমাজে, কিছু আছে আকীদাগত ইখতিলাফ, যেমন আমি এতক্ষণ যে আলোচনা করেছি এগুলো ছিল কি আকীদাগত ইখতিলাফ, আর এখন যে প্রশ্নটা হলো ফেকার ইখতিলাফ, মানে ফরওই শাখাগত মাসআলা, এক্ষেত্রে ইখতিলাফের সুযোগ আছে। সুযোগ আছে কি জন্য? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেন, সেই সময় কোনো ইখতিলাফ ছিল না, ইখতিলাফ হলেও টিকত না, কারণ গিয়ে নবীর থেকে জিজ্ঞেস করে সমাধান নিয়ে আসতেন। আল্লাহ নবীর পরে সাহাবীদের যুগ, সাহাবীদের যুগে ইখতিলাফ কম ছিল, সেটা হয়তো কোন হাদিস বোঝার ক্ষেত্রে, অথবা একজনে জানতেন একজন জানতেন না, এই কারণে যখন হাদিস জানতেন তখন সে তওবা করে নিত, এরকম অনেক কাহিনী আছে। আব্দুল ইবনে মাসউদ একটা ফতোয়া দিলেন এক ব্যাপারে, ওনার হাদিস জানা ছিল না, পরে হাদিস জানলেন যে ওনার ফতোয়া মওকুফ হয়েছে, উনি সঙ্গে সঙ্গে শুকরিয়া দেখালেন আল্লাহ তাআলা। আবার কোন ক্ষেত্রে দেখা গেছে যে ফতোয়া যেভাবে দিয়েছেন সেভাবে হয় নাই, পরে জানলে তওবা করে ফেলেছেন। সাহাবীদের সময় ইখতিলাফ কম ছিল, এরপরে যত দিন গড়াতে লাগলো তত ইখতিলাফ বাড়তে লাগলো। কি জন্য? এক তো হাদিস শুনতে গিয়ে যেভাবে বয়ান হয়ে আসছে কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে, এর মধ্যে কিছু মিথ্যাবাদী ঢুকে গেছে, এইসব কারণে হাদিসের মধ্যে কিছু ইখতিলাফ আছে, আর ওই ইখতিলাফগুলোর কারণে ইমামদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। কাজে এখানে আমাদের একটা মৌলিক বিষয় মনে রাখতে হবে, যারা কেরাত পড়ে না তারাও কিন্তু কিছু হাদিসের কারণে পড়ে না। এখন একজনের দৃষ্টিতে হাদিস সহি না, আর একজনের দৃষ্টিতে ওইটা সহি, এটা সহি না। হানাফি যারা তারা সুরায় ফাতেহা ইমামের পিছনে পড়ে না কেন? একটা হাদিস আছে, মান কান আল্লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন, যার ইমাম আছে তার ইমামের কিরাতটাই ওই মুক্তাদির কিরাত বলে গণ্য হবে, এই একটা হাদিস। আরো একটা হাদিস আছে, ইন্নামা হাদিসের মিশকাতে আছে, ইন্নামা জুয়েল আল ইমামুল ইউতাম্মা বিহি, ইমাম বানানো হয়েছে যাতে ইমামের আনুগত্য করা হয়। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, যখন তিনি তাকবীর বলে তোমরা তাকবীর বলো। ওয়াইদা রাকা ওয়াইদা করা ফানসিতু, যখন তিনি কেরাত পড়েন তখন চুপ থাকো, এরকম হাদিস আছে, কেরাত পড়েন তখন চুপ থাকো, তাহলে চুপ থাকতে বলা হয়েছে। এই হাদিসগুলোর কারণে হানাফিয়ারা বলেন ইমাম সাহেবই তো পড়তেছে, তাকে দায়িত্ব দিলাম, তা আমি এবার কেন পড়তে যাব? তাহলে তারা কিন্তু হাদিসের দিয়ে দলিল পেশ করলো। এখন যারা আবার এটার বিপক্ষে, যারা পড়ার পক্ষে, তারা বলেন কি, যে ওই যে বলা হয়েছে ইদা করা ফানসিতু, যখন ইমাম কেরাত পড়ে তখন চুপ থাকো, এটা হলো যখন ইমামের কেরাত শোনা যায়, তখন যখন ইমামের কেরাত শোনা যায় তখন। এরকম ভাবে মান কান আল্লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন, এটা একটা আম হাদিস। আর ওইদিকে ফাতিহা পড়ার কথা বলা হয়েছে, আরো স্পষ্ট হাদিস আছে, আল্লাহ নবী একবার ফজরের সালাতে সালাম ফিরিয়ে দিলেন, তারপরে জিজ্ঞেস করলেন হাল করা মাইয়াহাদ, আমার সঙ্গে কেউ কেরাত পড়েছ কি? তা একজনে বললো হ্যাঁ আমি পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্যই তো বলি মা আলী উনাজাউল কোরআন, ব্যাপার কি, আমার সঙ্গে কোরআন নিয়ে ঝগড়া হচ্ছিল কেন? তোমরা খবরদার ইমামের পিছনে কেরাত পড়বে না, ইল্লা বি ফাতিহাতিল কিতাব, তবে সূরা ফাতিহা পড়বা। কেন? ফাইন্না লা সালাত লিমান লাম ইকরা বিহা, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হবে না। তাহলে এখানে সূরা ফাতিহা পড়ার কথা আসছে। এই হাদিসের কারণে অন্যরা বলেন যে ওই যে হাদিস ইমাম থাকলে কেরাত লাগবে না, ওটা হলো ওই কেরাত যে ফাতিহার সাথে মিলে ওইটা লাগবে না, কিন্তু ফাতিহা পড়তে হবে। তাহলে এখন এই যে দেখেন দলিল একজনে পেশ করছে, আর একজনে খণ্ডন করছে, আর একজনে পেশ করছে, আর একজনে খণ্ডন করছে, এগুলো ফেকি মাসাইল। তাহলে এখানে যারা আমরা এখন যেটা বিশুদ্ধ এটা মানব, এখন যার কাছে এটা পরিষ্কার না সে যদি ওইটা মানে, আমাদের এটি অত বাড়াবাড়ি করা ঠিক হবে না, কারণ ফেকার মাসলাগুলোতে হাদিসের ইখতিলাফের কারণে কি হয়ে গেছে। আর আপনি বলবেন যে হাদিস সহি যেটা আমল করবো, ভাই আপনি যেটা সহি বললেন কে বলেছে সহি? আপনি নিশ্চয়ই কোন ইমাম বলছে যে উনি বলছে হাদিসটা সহি। তো আপনাকে যেমন বললো মনে করেন নাসিরউদ্দিন আলবানী বলেছেন যে এই সূরা ফাতিহা পড়তে হবে এইটা সহি, তো আপনি নাসিরউদ্দিন আলবানী ফতোয়া মানলেন, তো ওই হানাফি মাযহাবের ইমাম মানছে কাকে? আবু হানিফাকে। আবু হানিফা তার কাছে আলবানীর চেয়ে বড়, তো আলবানী যেরকম বলছেন ওইটা সহি, ওরা বলে যে না ওইটা সহি, আবু হানিফা সব বলছেন। তাহলে গন্ডগোলটা কিন্তু এখানে, হানাফিয়ারা আবু হানিফাকে মানে না, মানে হাদিস কি, আবু হানিফার কলটাকে সহি মনে করে, আর অন্যরা আরেকজনের কলকে সহি মনে করে। কাজেই এই যে ফেকার ইখতিলাফগুলো, আমরা চাচ্ছি এই ফেকার ইখতিলাফগুলোকে কমাই আনতে। আমি এটাই বলতেছিলাম যে মক্কা শরীফে এক সময় চারটে জামাত হতো, কয়টা জামাত? হানাফি মোসাল্লা, শাফি মোসাল্লা, হাম্বলি মোসাল্লা, মালিকি মোসাল্লা, চারটে জামাত আলাদা আলাদা, এবং মারামারি হতো, কারণ সবাই চায় পূর্ব দিকটা নিতে, হাতিমে কি বলো ওটাকে, মাকাম ইব্রাহিম যে সাইডে, কাবার দরজা যে সাইডে, এই সাইডটা সবাই চায়, কাবার দিকে মতো অজ্জ হচ্ছে তো ভালো দিকটাই হই, যেখানে দরজার দিকটা একটা মানুষের আবেগ। তো এইটাকে নিয়ে সবসময় মারামারি হতো, গন্ডগোল হতো, জুতা ছোড়াছুড়ি হতো। শেষ পর্যন্ত বাদশাহ ফয়সালের যুগে এটা, উনি সব সারা বিশ্বের যারা মাথা, সব মাজহাবের মাথাগুলো ডাকলো, বলল যতদিন লাগে খাও এখানে, থাকো এখানে, তোমাদের সব ব্যবস্থা আছে, কিন্তু উম্মতকে বাঁচাও ইখতিলাফ থেকে। তো সবাই বসলো, প্রত্যেকে প্রত্যেকে মাজহাবের দলিল পেশ করলো। দলিল পেশ করতে করতে দেখা গেল যে শেষ পর্যন্ত আসলো, যেমন মনে করে আমিন জোরে বলা, যারা আমিন জোরে বলে তারা বলেন যেটা মাথাও একটা অংশ মানুষের, আঙ্গুল একটা অংশ, পাও একটা অংশ, হাত একটা অংশ, মাথা কাটলে মানুষ বাঁচে না, আঙ্গুল কাটলেও মানুষ বাঁচে, তার মানে আমিন জোরে বলতে হবে, আসতে বলাও বললে নামাজ বাতিল হয়ে যাবে তা না, এরকম এরকম তার একটা সমতা আসলো। হানাফিয়ারা বললো যে ঠিক আছে, আমরাও আমিন আসতে বলতে বলি মুস্তাহাব, জোরে বললে অসুবিধা নাই। এটা হানাফি মাযহাবের যারা ইমাম তারা জানবে ভালো করে, যারা আলেম যারা, আপনারা এইসব মাস্তা হানাফি মাযহাবেরও ছোট মোটো আলেমদেরকে জিজ্ঞেস করে বলতে পারবে না। এটা হাদিস যারা পড়ায় তারা এগুলো বিস্তারিত পড়ায়, কোন মাযহাবের কি দলিল, এই দলিল পক্ষে কি বিপক্ষে কি, এই সব দলিলগুলো পেশ করা হয়, তারপরে এগুলো জবাব দেওয়া হয়। কাজী যারা হাদিস পড়ায় মুহাদ্দিস বলে যাদেরকে, ওদের কাছে গেলে আপনারা এগুলো পাবেন, ওরা এগুলো বুঝবে। আর এমনি যদি আপনি একজনের কাছে যান, সে বলে না না না এটা হানাফি মাযহাবের দলিল, এটা আছে, ওটা বাদ, উড়াই দিব আপনাকে। যাই হোক, এরপর আমরা বলি যে এইগুলো নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি না করি, আমরা আকিদার সাইডটাকে আগেই করি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মক্কায় হিজরত মেরাজে যাওয়ার পরে নামাজের হুকুম আসছে, আর আগ পর্যন্ত দাওয়াত দিয়েছেন কিসের? নামাজের দাওয়াত নাই, রোজার দাওয়াত নাই, হজের দাওয়াত নাই, যাকাতের দাওয়াত নাই, দাওয়াত ছিল কিসের? তাওহীদের দাওয়াত। ঈমান না, ঈমান বললে গন্ডগোল লাগে, এই ঈমান বলে যে বেশ লাগায় কেবল, ঈমান তো ওদেরও ছিল, ওরা আল্লাহ বিশ্বাস করতো, আমি এটা প্রমাণ করেছি, এখানে বইতে আছে, আগে আলোচনা করেছি, ওরা আল্লাহ বিশ্বাস করতো, তাওহীদ, এক আল্লাহরই সবকিছু, তাহলে এটা দাওয়াত দিয়েছেন, শিরকের বিরুদ্ধে বলেছেন। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর কিতাবুল যাকাতের প্রথম আদেশে পড়বেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ বিন জাবালকে যখন ইয়ামানে পাঠাচ্ছেন, ওসিয়াত করতেছেন, ইন্নাকা তাতি কওমান আহলা কিতাব, তুমি যাচ্ছ এমন একটা জাতির কাছে যারা আহলে কিতাব, ফা আফযালু মা তাদউহুম, তাদেরকে প্রথম যেই কাজের দাওয়াত দিবা তা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত পেশ করো। এইটা যদি তারা মেনে নেয়, তারপরে তাদেরকে জানাও আন্নাল্লাহ তাআলা ইফতারাদা আলাইহিম খামস সালাওয়াত, আল্লাহ তাআলা তাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, ফিলিয়ামের লাইলা। তাহলে আমাদের প্রথম কাজ কি? এই জাতির মধ্যে এখন সেই পুরা মক্কার জাহিলিয়াতের সমস্ত জাহালত, সমস্ত শিরিক, সমস্ত বেদাত এখানে ঢুকিয়ে আছে। আমাদের এখানে কাজ হলো প্রথম কাজ কি? তাওহীদের দাওয়াত পেশ করা, শিরিকের বিরুদ্ধে দাওয়াত পেশ করা। এটা যখন ক্লিয়ার হবে, এরপরে ধরো একটা লোক পরিষ্কার হয়ে যাবে, আমি কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূল, আল্লাহর রাসূল সহি হাদিস, কোরআন হাদিস ছাড়া কিছু মানবো না, তখন দেখবেন যে আলহামদুলিল্লাহ অন্যগুলোও কি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তো আল্লাহ সুবহান তাআলা আমাদের এই বিষয়গুলোকে বোঝার তৌফিক দান করুন। একটা লিখিত প্রশ্ন আসছে, তাবলিগ জামাতের মুরব্বীগণ বলেন সাধারণ লোকের জন্য এক চিল্লা, আলেমগণের জন্য এক সাল, কোরআন হাদিসে আলোকে এই বিষয়ে আলোকপাত করিবেন, কোরআন হাদিসের চিল্লা আছে কিনা বিস্তারিত জানতে জানাবো যাব। দেখেন এটা একটা ভিন্ন বিষয়, এটা কেন বলে এরা জানি না, এরা আপনি জিজ্ঞেস করলে তখন এটা ব্যাখ্যা করবে। কোন বিষয়ের যখন ব্যাখ্যা থাকে তখন আমরা কোন দলকে নিয়ে এটা খুব খেয়াল করবে না, আমরা দাওয়াত দেই কিসের? কোন দলের না, আমরা দাওয়াত দেই ইসলামের। কিসের দাওয়াত দেই? আজ পর্যন্ত আমার আলোচনায় আপনারা এখানে যা শুনেছেন, ইন্টারনেটে প্রায় 100 উপরে লেকচার আছে, শুনেন, আপনি কোন লেকচারে খুঁজে পাবেন না কি যে আমি কোন দলের দাওয়াত দিচ্ছি। কারণ কোরআনে বলা আছে দাওয়াত হবে কিসের? আল্লাহর দিকে আহ্বান হবে। আমান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, দাওয়াত হবে কার দিকে? আল্লাহর দিকে। ওয়া ক্বাওলা ইন্নানী মিনাল মুসলিমিন, আর বলে আমি মুসলিম। আমাদের পরিচয় কি? আমাদের আর কোনো পরিচয় নাই। কোরআনে আরেকটা আয়াত আছে, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তারপরে কি? ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমুন করে। আল্লাহ আকবার, মুসলিম নাম রাখতে আসা কি? এই নামে আমরা খুশি না, না আমাদের অন্য কোন নাম লাগবে? আমি চিশতি, কাদেরি, হানাফি, সাফি, হাম্বলি, মালিকি, এই পরিচয়গুলো দরকার নাই। আমি ইমাম বনেপাকে মানি কিভাবে? একজন উস্তাদ হিসেবে, অসুবিধা কি? হানাফি মাজহাবেও কি সব ক্ষেত্রে আবু হানিফাকে মানে? মিথ্যা কথা, মানে না। আবু হানিফার মাজহাব অনুযায়ী, মত অনুযায়ী তাকবীরে তাহারিমা শুরু করে আল্লাহু আজাল, আল্লাহু আজাম দিয়ে, ফেকার কিতাবে লেখা সব কিতাবে তাদেরকে শুরু করে। আবু হানিফার মতে বর্গা জমি দেওয়া জায়েজ নাই, ওই যে জমির ফসলের তিন ভাগের এক ভাগ, চার ভাগ, এক ভাগ জমি চাষ করে দেওয়া হয়, আবু হানিফার মতে জায়েজ নাই, ওটা আবু ইউসুফ আর মোহাম্মদ বলছেন জায়েজ, সেটা ফতোয়া দেওয়া হচ্ছে। আবু হানিফার মতে পুরা দুনিয়ার কোন এক জায়গায় যদি চাঁদ দেখা যায়, রমজানের চাঁদ, ঈদের চাঁদ, এক জায়গায় দেখা যায়, পুরো দুনিয়া এক হুকুমে চলবে, একদিনে ঈদ শুরু হবে, একদিনে রোজা শুরু হবে। কার মত এটা? আবু হানিফার মত। এটা মানে কেউ? হানাফিয়ার মানে না কেউ। কি জন্য মানে না? কারণ অন্যরা এরপরে মুতাখিরিন এটাকে মানেন নাই। এরকম ভাবে আর আবু হানিফার মতে সূরা ফাতিহা ফার্সিতে পড়া জায়েজ, ফার্সিতে পড়া জায়েজ, যে ভালো করে সূরা ফাতিহা না জানে কই এটা পড়ে কেউ। এরকম ভাবে আরো অনেক মাসলা আছে, আমি যদি দেখাই। তাহলে এখন দেখেন এই ক্ষেত্রে হানাফিয়ারা আবু হানিফার কথাকে না মেনে মানে কার কথা? আবু ইউসুফের কথা, মোহাম্মদের কথা, তারপরও হানাফি, তারপরও কি? তাহলে আবু হানিফার কথা না মেনে আবু ইউসুফের কথা মানলেও যদি হানাফি থাকে, তাহলে আবু ইউসুফের চেয়ে তো সাফিসাব কম না, সাফি সাহেবের কথা মানে হানাফি থাকবে না কেন? মালিক সাহেবের কম না, কোন ক্ষেত্রে মালিক সাহেবের দলিলকে আমি মজবুত পাই তা মানতে শুই দেখি, কোন ক্ষেত্রে যদি ইমাম ইবনে তাইমিয়ার কথা শুদ্ধ পাই মানতে শুই দেখি। কাজী এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে আমাদের আরো উদার হতে হবে। আপনারা জানেন ইরাকে যখন হামলা হয় তাতারিরে হামলা করে, তখন ইরাকের মুসলমানরা বহাসে লিপ্ত ছিল যে শিয়া আর সুন্নি নিয়ে বহাস হইতেছিল, আর তাতারিরা এসে নিস্তনাবুদ করে দুই দলকে মেরে ফেলছে। এরকম ভাবে সালাহউদ্দিন আইয়ুব রহমাতুল্লাহ যখন বাইতুল মুকাদ্দাস হামলা করে, তখন খ্রিস্টানরা ওই বাইতুল মুকাদ্দাসে বসে বহাস করতেছিল ঈসা আলাইহিসসালামের গাদার পায়খানা পাক ছিল না নাপাক ছিল, ঈসা নবীর গাদার পায়খানা পাক ছিল না নাপাক ছিল, নিয়ে গন্ডগোল করতেছিল, আর সালাহউদ্দিন আইয়ুব ওখানে গিয়ে ওদের কি করলো। মনে রাখতে হবে এই যে ইখতিলাফ গুলো, কোরআন বলছে ওয়ালা তানাযাউ, তোমরা ঝগড়া করো না, ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে যাবে, অর্থাৎ রিহুকুম, তোমাদের প্রভাব শত্রুদের মনের থেকে চলে যাবে, তোমাদেরকে ভয় করবে না তারা। আজকে মুসলমানদের ভয় করে না ওরা। আজকে আফসুস লাগে, ওই যে ইন্ডিয়াতে জওহরলাল নেহরুর একটা বই পড়ছিলাম, তো লেখছে তার একটা মজার কাহিনী, তার একজন গুরু ছিল, হাজার হাজার হিন্দুর গুরু, লক্ষ লক্ষ হিন্দুর গুরু, সে বলে আমি মুসলিম হয়ে যাব। উনি আশ্চর্য কেন, মুসলিম হবে কেন? হ্যাঁ আমি কোরআন হাদিস গবেষণা করেছি, তাতে দেখেছি ওই মুসলিম ধর্ম ইসলাম ধর্মটাই সঠিক। জওহরলাল নেহরু তো গুরু হল, তার চেয়ে গুরুত্ববার এই লোক, রাজনৈতিক গুরুত্ব এটা। তো বলল দেখো তুমি যে মুসলমান হইতে চাও, মুসলমানদের মধ্যে প্রথমত দুইটা গ্রুপ আছে, শিয়া আর সুন্নি, তুমি কোন মুসলমান হইবা? ওর মাথায় দিল গন্ডগোল লাগাইয়া। সে বলল আমি তো জানি না যে শিয়া আর সুন্নি কোনটা। আচ্ছা এটা তো আমি পাই নাই, কোরআন হাদিস তো শিয়া সুন্নি নাই। না আছে, দেখো না ওই যে ইরানিরা শিয়া, এরা এই দেশের লোকেরা সুন্নি। এরপর সে নিজে আবার বলতে লাগলো, আচ্ছা তুমি যদি সুন্নি হও তাহলে আবার চারটা মাজাব আছে, তুমি কোন মাজাবে যাবে? হানাফি, সাফি, হাম্বলি, মালিকি। আমি তো কোরআনে এগুলো পাই নাই, হাদিসে পাই নাই। না আছে, তুমি ভালো করে চিন্তা করে দেখো, ভালো করে যাচাই করো, মুসলিমদের সাথে যোগ দাও। এরপরে তুমি যদি হানাফি হও তো তার মধ্যে আবার তরিকা আছে, হানাফিয়াদের মধ্যে আবার চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এরকম ভাবে কয়েকশো তরিকা আছে, তুমি কোন তরিকা যাইবা? আর যদি শিয়া হও তো শিয়াদের মধ্যে প্রথম বারো তরিকা, বারোটা গ্রুপ আছে, এই বারো গ্রুপের থেকে আবার ৩৬ গ্রুপ আছে, তুই কোনটা যাইবা? গুরু শিষ্যর কাছে পরাজিত, না আমি আর ইসলাম গ্রহণ করবো না, আমি এখন আবার নতুন চিন্তা করলি। তাহলে আমাদের অবস্থা এরকম, আমরা মুসলিমদেরকে ভাগ করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি, অথচ এত ভাগ হওয়ার কথা ছিল, আমাদের পরিচয় কি? মুসলিম। আমরা চিশতি না, আমরা কাদেরি না, আমরা নকশবন্দি না, আমরা মুজাদ্দিদি না, আমরা হানাফি না, সাফি না, হাম্বলি না, মালিকি না, আমরা সবাইকে শ্রদ্ধা করি সবাইকে, এবং যার কথাই কোরআন সুন্নাহ মোতাবেক মিলাম তাকে মানবো। আমরা আবু হানিফার কথা মানতে অসুবিধা নাই, যদি কি হয় অসুবিধা কি? আমার উত্তর হয়ে গেছে, উত্তর হয়ে গেছে, এখন যে আপনি বুঝে থাকেন তো উত্তর সুন্দরভাবে হয়ে গেছে, এটা চিন্তা করে বুঝতে হবে। এটা এক সপ্তাহ এক মাস চিন্তা করেন তারপর বুঝবেন ইনশাআল্লাহ। মাযহাব আমাদের একটাই, তার নাম ইসলাম। তার নাম কি? আমাদের মাযহাবের নাম কি? কোরআনের মাযহাবের নাম কি? হাদিসের মাযহাবের নাম কি? আল্লাহ নবীর মাযহাবের নাম কি? সাহাবীদের মাযহাবের নাম কি? ওইটা মানবো না, মাযহাব একটাই, মাযহাব একটাই ইসলাম, আর কোন মাযহাব নাই। ওটা উত্তর হয়ে গেছে, এগুলো মাযহাব আমরা, সেটা তো বললাম, এতক্ষণ বললাম না যে ইমামেরটা আপনার কাছে সহি মানুষ মানবেন? আমি তো মাযহাবই বলি না, কোনো মাযহাবই নাই, তো মাযহাব হাদিস মানবো, কোরআন মানবো, কোরআন হাদিসে অনুযায়ী যার যে ইমামের কথা সহি হবে সেই ইমামেরটা মানবো, সেটা আবু হানিফাটা মানে। আমি তো মানতেছি ইসলাম, আমি তো মাযহাব মানতেই আছি না, পরিষ্কার হয়ে গেল মাযহাবের নাম কি? এখন কোনো মাযহাবই নাই, সেই ইসলাম মানতে গিয়ে কোরআন হাদিস মানবো, সেই কোরআন হাদিস যে ইমামের কথা কোরআন সুন্নাহ মোতাবেক তার কি করবো? পরিষ্কার সবই মনে বলেছেন, এবং আবার বলেছেন যে সাহাল হাদিস পাওয়া মাঝাবি, যে হাদিসটা সহি ওইটাই আমার মাঝাব। এটা হানাফি মাজহাব কিতাবে আছে, খালি এটা না, ওকৌদ রাসমিন মুফতি সরহ, ওকৌদ রাসমিন মুফতি একটা কিতাব আছে, ফতোয়া বিভাগে পড়ানো হয়, এই ফতোয়া কিতাবে লেখা আছে, আবনি সাহেব বলছেন রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন লা ইয়াজুজু লি আহাদিন, আস্তে আস্তে, লা ইয়াজুজু লি আহাদিন আন ইউফতিয়া বি কওলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনাহু। ওকৌদ রাসমিন মুফতি বাংলাদেশের যত দারুল ইফতা আছে সব জায়গায় পড়ানো হয়, আমারও একটা দারুল ইফতা আছে, আমিও সেখানে পড়াই এই কিতাবটা, ওই কিতাব পরিষ্কার লেখা আছে শরহ ওকুদ রাসমিল মুফতি হানাফি মাজহাবের উসুলে ফেকার একটা কিতাব, সেখানে লেখা আছে পরিষ্কার, লা ইয়াজুজু লিআহাদিন আন ইউফতিয়া বিকাউলিনা, কোন মুফতির জন্য জায়েজ নাই আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া, হাত্তা ইয়ালামা যতক্ষণ না সে জানবে, মিন আইনা কুলনাহু আমি ওই কথাটা কোত্থেকে বলেছি। তাহলে ইমাম সাহেব এটা পরিষ্কার করে গেছেন যে আমার কথা দিয়ে তোমরা ফতোয়া দিও না, তোমরা যাচাই করো আমি কোন সূত্র থেকে বলেছি। তো যাই হোক, আমরা এই বিষয়গুলো নিয়ে আমি তো আগেই বলেছি ফেকার মধ্যে একতলাপ হয়েছে হাদিসের বিভিন্নতার কারণে, বর্ণনার কারণে, হাদিস বুঝার ক্ষেত্রে এগুলো হয়ে গেছে। আমরা এখন যে হাদিসটাকে সহি পাব আমরা ওইটা গ্রহণ করব। আল্লাহ সুবহান ও তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার অবগত বিধান করুন। ও তাবলিগের বিষয়টা নিয়ে আসছিল, তাবলিগের মুরব্বীগণ বলেন সাধারণ লোকের জন্য এক চিল্লা, তো বলছিলাম যে বিষয়টা আসলে আলেমদের এখন যে মর্যাদা, আলেমদের মর্যাদা কোরআন অনেক কিছু বলেছে, এখন তাবলিগরাদেরকে জিজ্ঞেস করে তারা বলবে কি আলেমদের কাজ অনেক বেশি, সেই জন্য বলি একচে কাজ শিখতে হবে বেশি, দায়িত্ব বেশি, সেই জন্য একচে এক বছর লাগাই দেবে, তা আপনি কি উত্তর দেবেন? এর তো বলবে আলেমদেরকে ছোট করার জন্য, বড় করার জন্য, এটা যদি ব্যাখ্যা দেয় তো আমাদের করার কিছু নাই। রইল চিল্লা, চিল্লা আমরা মাদ্রাসায় যে কি আছে স্কুল কলেজে দশ বছর পড়ি না, তো তারা বলবে দশ বছরের জন্য একটা কোর্স আছে, এটা একটা কোর্স আছে, তুমি দেখি। এইগুলো মৌলিক কথা না, মৌলিক কথা হচ্ছে আমাদের আকিদা। যদি দেখা যায় এখানে পরিষ্কার, আমি এখন যেহেতু বিষয়টা আসছে, তাবলিগওয়ালাদের কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে এই প্রথমত লা ইলাহা ইল্লাল্লাহ যে দাওয়াত দেয়, লা ইলাহার তর্জমা করে কি কিছুর থেকে কিছু হয় না, সবকিছু আল্লাহর থেকে হয়, দোকানে খাওয়ায় না, ব্যবসায় খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়, এইটা বলে দেয় তারা, এটা লা ইলাহার তর্জমা না। আমি ওই ভাইদেরকে বলবো এটা সংশোধন হয়ে যাওয়ার, লা ইলাহার যদি এই তর্জমা হতো তাহলে মক্কার কুফফারদের সঙ্গে কোনো দ্বিমত ছিল না, কারণ এইটা মক্কার কুফফারা বিশ্বাস করতো। কোরআন এগুলো স্পষ্ট আছে, আমি যেগুলো সব লিখেছি বইতে আছে, আর আমি আগেও আলোচনা করেছি, লা ইলাহার মানে যেটা সেটা আল্লাহ রাসূল স্পষ্ট করে দিয়েছেন, লা ইলাহা কোনো মাবুদ নাই। এই কথা বলার কারণে মক্কার মূর্তি পূজারা খেপে গেছে, আজকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত তো দেয় তারাও, লক্ষ লক্ষ মানুষ হয়, আখিরি মোনাজাতে ওই মূর্তি পূজকরা গিয়ে হাজির হয়। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা দিয়েছিলেন সেই দাওয়াত আর বর্তমানে প্রচলিত তাবলিগ জামাতের দাওয়াত এক না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লা ইলাহার দাওয়াতে মূর্তি পূজকরা খেপে গেছে, আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য ঘেরাও করেছে, আর এখানে যারা মূর্তি তৈরি করে, মূর্তি হেফাজত করে, তারা গিয়ে ওখানে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করে। পরিষ্কার? দুই নম্বর বিষয়, তাবলিগওয়ালারা জেহাদের নাম শুনলে এটা পরিষ্কার, যারা তাবলিগে গেছেন আপনি আল্লাহকে ভয় করে, আপনি আল্লাহকে সাক্ষী রেখে নিজের নফসকে জিজ্ঞেস করবেন, আমার কথা যদি মিথ্যা হয় আমি তওবা করব, কিন্তু আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করবেন, আমার সাথে বহস কিলাভ নাই, আমি নিজে তাবলিগে গেছি, আমি দেওবন্দে পড়ার সময় তাবলিগে সময় লাগাইছি অনেক, নিজামুদ্দিনে গেছি, তাবলিগের মার্কাজে আমি থাকছি, কাজে মনে রাখতে হবে আমি দেওবন্দের ছাত্র, আমি কোনো বাইরের ছাত্র না, দেওবন্দের নাম করা ছাত্র আমি একজন, জামিয়া রহমানের এক নম্বর ছাত্র আমি। এই মোহাম্মদপুর এসে নাকি কি আপনারা ভৈরব এসে একজনে বলে গেছে, যে লোকটা বলে গেছে আমি দেওবন্দে তার সঙ্গে গেছি, জিজ্ঞেস করে মুফতি মনসুরকে, সে নিজে আমাকে নিয়ে গেছে হারদুই তার পীরের বাড়িতে, 15 দিন থাকছি, এরপরে আমি দেওবন্দে গেছি, দেওবন্দে সে আমাকে দেখা করতে গেছে পরে আবার, তারপরে আমার সনদ রহমানিয়া সনদ, সে তার সাইন আছে প্রথম, প্রথম এক নম্বর সাইন সাইকুল হিসাবের, 2 নম্বর সাইন মুফতি মনসুর সাহেবের, আমি রহমানিয়া এক নম্বর ছাত্র, জান রহমানিয়া জিজ্ঞেস করেন গিয়া, কাজে এটা আজগুবি কাহিনী না, মিথ্যা বললে রহমানিয়াও জেন্দা আছে আমি জেন্দা আছি, মিথ্যা বললে আমাকে কি ধরবেন, আইসা তারপরে বলবেন যে হ্যাঁ দাঁড়াই, বলবেন যে না আপনি মিথ্যা বলেছেন, আপনি রহমানিয়ায় পড়েন নাই, আপনি রহমানিয়া এক নম্বর ছাত্র ছিলেন না, এই রহমানিয়ার ছাত্র এখন এখানে অনেক আছে, এই যে ছাত্র আছে রহমানিয়ার গত বছরের 2 বছর আগের ফার্স্ট বার ছাত্র, বাংলাদেশ বেফাকের 3 নম্বর ছাত্র, এই সামনে বসা আছে আমার দারুল ইফতার এখন শিক্ষক, তো ভালো করে বুঝতে হবে আমার দারুল ইফতার এখনো যে ছাত্র পড়ে তার 14 আনি রহমানিয়ার, ভালো ভালো ছাত্রগুলো আমাদের কাছে আসে, ঘাস কাটতে আসে, মনে রাখতে হবে। এই মুফতি মনসুর নিজে আমাকে নিয়ে গেছে দেওবন্দে এই হরদুইতে, আমি তার সঙ্গে 3 জন লোক একত্রে গেছি, তাই যারা বিভ্রান্ত হয়েছেন বলবেন যে আমি ওনার বিরুদ্ধে বলি, উনি তো ওনার ওস্তাদ শাইখুল হাদিসের বিরুদ্ধে মামলা করেছেন, আমার মামলার কপি রাখলে দেখাবো, এখানেই আছে কার কাছে, মামলার 1 নম্বর আসামি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, আর লাস্টের নম্বর আসামি আমি নিজে, রহমানিয়া নিয়ে একটা মিথ্যা মামলা করেছে, তো যাই হোক, আমি রাহমানিয়া মহাদ্দেস ছিলাম, এখন এই তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, সোজা স্পষ্ট কথা, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, শিরকের বিরুদ্ধে বলার কারণে, বেদাতের বিরুদ্ধে বলার কারণে রাহমানিয়া ছাড়তে বাধ্য হয়েছে, সোজা কথা, যে গোপনের কিছু নাই। আমি যেটা সত্য সে বলবো, আমার মসজিদেও চাকরি নেই এখন, আজি জোর করে সত্য কথা যেটা, আর মসজিদ কমিটি যখন শুনে জেহাদের কথা, যখন শুনে তাওহীদের কথা, যখন শুনে মিলাদ নাই, তখন কি করবে, আমাকে কেমনে বের করে দেবে সেই চেষ্টা করে। এক জুমায় আমি ছিলাম না, রাগ করে চলে আসছি, না বরাবর জুমা ঠিক আছে, পাবলিক সেখানে গিয়ে তাদেরকে ধোলাই দিয়ে তার বাড়ি করে মসজিদ থেকে, মসজিদের সভাপতি সেক্রেটারি এরপর যারা আছে পালাবার জায়গা খুঁজে পায় নাই, শেষকালে বাইরেও শুরু করছে, দৌড়ন শুরু করছে, ধর ধর ধর দৌড় পালাই চেষ্টা গেছে, আছে ওই অবস্থা। এখন কমিটি, আমি গেলে কমিটি থাকে না, আর আমি যখন হজে দেয় তখন কমিটি এসে কি করে, কচ্ছপের মাথা মতো মাথা জায়গায়, চাকরি ওটাও নাই, আপনি কি বদনাম করবেন, চাকরি গেছে, সব গেছে, আমার দিনের জন্য গেছে, আরো যাবে, সব কোরবান করতে রাজি, তারপরেও কি আপোষ করতে রাজি না। জান্নার রহমানিতে জসিমউদ্দিন রহমানির আর কোন দোষ নাই, জসিমউদ্দিন রহমানি মাদ্রাসা কোন তসরুফ করে নাই, কোন ফান্ড কালেকশন করে নাই, ফান্ড করে আমি থাকতামই বাসায়, আমি কোনো সময় মাদ্রাসা থাকি নাই, আমার শিক্ষকতার জীবনে কোন সময় আমি মাদ্রাসা থাকি নাই, চান্দা উঠাই নাই, নিজের মতো নিজে পড়াশোনা করেছি, বেতন নিয়েছি কম, রহমানি ইতিহাস দেখেন না গিয়া। এই জন্য মনে রাখতে হবে এই যে বিষয়টা, আমি যেখান থেকে আসলাম যে এই তাবলিগ আমি সময় লাগাইছি, তাবলিগ করে বসে বসছি, আমার ছাত্র জীবন থেকে আমি এটা বাস্তব যে ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে আমি তাদের বিরুদ্ধে সবসময় কাজ করেছি। জেহাদকে আমি পছন্দ করি, কোরআনে জেহাদ আছে, হাদিসে জেহাদ আছে, আল্লাহ নবী জেহাদ করেছেন, আল্লাহ নবী মৃত্যুর পরে আল্লাহ নবীর অরিশ সূত্রে যা রেখে গেছেন তার মধ্যে ছিল খালি তরবারি, অস্ত্র ছিল, লোহার পোশাক ছিল, আল্লাহ তাআলা নিজে বলেছেন লড়াই করি, কোরআনে বলা আছে ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আল্লাহ নিজেও তাকে হত্যা করেছে, কোরআন পরিষ্কার আছে, অমা কাতা ফালাম তাকতুলুহুম, আপনি যখন বদরের যুদ্ধে কাফেরদেরকে হত্যা করেছেন, ফালাম তাকতুলুহুম, আপনারা ওদেরকে হত্যা করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আল্লাহ নিজে কতল করেছেন, তাহলে কতল গেছে কার দিকে, আল্লাহর দিকে নিসবত করেছেন। এরকম কোরআনে আর কায়দা আছে, ওয়া কাফাল্লাহু বিল কিফা, এটা কি কাফাল্লাহুল মুমিনা কিতাল, ওয়া কাফাল্লাহুল মুমিনিনা বিল কিতাল, যুদ্ধ করার জন্য আল্লাহই মুমিনদের পক্ষে যথেষ্ট, তাহলে আল্লাহ যুদ্ধ করার কথা বলতেছেন, আল্লাহ নবী যুদ্ধ করেছেন, এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যুদ্ধ করার শিক্ষা দিচ্ছেন, বদরের যুদ্ধে ফেরেশতারা যুদ্ধ করতে যাবে, ফেরেশতারা বলল আল্লাহ আমরা যুদ্ধ করো কেমনে, আমরা তো যুদ্ধ করি না, আল্লাহ কি বললেন, ফাজরিবু ফাওকাল আনাক, অদ্রিবু মিনহুম কুল্লা বানান, ঘাড়ে মারবা আর ওদের প্রত্যেকের আঙ্গুলের মাথায় মাথায় পিটাইবা, আল্লাহ তো প্রশিক্ষণ দিচ্ছেন ফেরেশতাদেরকে। কোরআন পড়েন, কোরআনের প্রায় 500 আয়াত আছে জিহাদ সম্পর্কে, কোরআনে বলা আছে ইন্নাল্লাহ আস্তার মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্না লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, এটা ওরাও পড়ে। এরপরে কি বলা আছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, ফায়াকতুলুনা ওয়া ইয়ুকতালুন, তারা মারে আর মরে, তারা মারে আর মরে, সূরায়ে তওবার 111 নম্বর আয়াত। এই আয়াতগুলো পড়ে যদি ঘুরাইয়া দেয় আল্লাহ তাআলা মুমিনদের জান মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে, এই কথা বলে নিয়ে গেল চিল্লায় চলে যাও, আল্লাহ রাস্তায় বের হয়ে যাও, এইখানে কি আল্লাহ রাস্তা বলতে সেটা বলা হয়েছে? এরকম ভাবে হাদিসে বলা হয়েছে লাগাদওয়াতুন আরাহাতুন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এক সকালে এক বিঘা আল্লাহর রাস্তায় দুনিয়া এবং দুনিয়ার যা কিছু তার চেয়ে উত্তম। এই হাদিসটা মুহাদ্দিসিনে কেরাম কোন জায়গায় উল্লেখ করেছেন, সব হাদিসের কিতাব খুলে দেখেন, বুখারীতে সব জায়গায় আছে হাদিসটা, আছে কিতাবুল জিহাদে, তার মানে জিহাদের রাস্তায় গিয়ে সীমানা পাহাড়ে যেতে গিয়ে মুসলমানদের তাবু পাহাড়ে গিয়ে এক সকাল এক বিকাল কাটানো, দুনিয়া এবং দুনিয়া যা কিছু তার চেয়ে উত্তম। সেটা নিয়ে গেল কোথায়? সেটা নিয়ে গেল দুপুরে ভালো করে খাওয়া দাওয়া করে কায়দুলো করে আসর পরে একটু উঠলো, এরপরে ঘোরাফেরা করতে গেল আরামে, ঠান্ডা বাতাসে হাঁটলো আর কিছু দাওয়াত দিল, চলে গেছে দুনিয়া এবং দুনিয়া যা তার চেয়ে উত্তম হইয়া। এরপরে আসেন আরো হাদিসে, মুসনাদ আহমদ একটা হাদিস আছে, যদি কেউ কারো দরজা দাওয়াত দিতে গিয়ে একটু দাঁড়াই অপেক্ষা করে, এটা কিসের মতো? বলা আছে যে সবে কদরে হাজিরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে ইবাদত করা যে সব তার চেয়ে বেশি, হাদিসে আছে ঠিকই, কিন্তু এটা কি সম্পর্কে? এটা কি কারো দোকানের সামনে আর কারো বাড়ির সামনে দাঁড়িয়ে যাওয়ার কথা? এটা হচ্ছে যখন মুসলিমদের যুদ্ধ চলে, যুদ্ধ চলাকালীন সময়ে মুসলিম সেনাবাহিনী যেখানে অবস্থান করছে সেখানে পাহাড়দারি করা, মুসলিমদের বর্ডার পাহাড়দারি করা, যেখানে যে কোনো মুহূর্তে জীবন যাওয়ার আশঙ্কা আছে, সেইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পাহাড়দারি করা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবে কদরে হাজিরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে সারা রাত্র ইবাদত করলে যে সওয়াব, তার চেয়ে এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকলে সওয়াব অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে কোন হাদিসগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে? এজন্য ভাইজান আমি এটা পরিষ্কার বলি, এই ধরনের হাদিস পরিবর্তন করার দ্বারা ইহুদি খ্রিস্টানরা ইসলামের যত বড় ক্ষতি করেছে, বুশ বোমা মেরেছে, এর দ্বারা কিছু মুসলমান মারা গেছে, ইসলামের কোনো পরিভাষা পরিবর্তন করার সুযোগ হয় নাই। কিন্তু আজকে যারা এই জিনিসগুলো পরিবর্তন করছে তারা ইসলামের চরম ক্ষতি করেছে। আমার কথা না, আপনারা তকি উসমানি সাহেবকে চিনেন, যে ওলামায়ে দেওবন্দের একজন বড় আলেম। তকি উসমানি সাহেব তো আর আমার মতো না, উনি অনেক বড় পাকিস্তানে মুফতি সাহেবের যিনি সুযোগ্য সন্তান, যিনি পাকিস্তানের না খালি সারা দুনিয়ার এখন ওলামায়ে দেওবন্দের সেরেতাজ। তার কিতাব পড়েন ফেকি মাকালা তৃতীয় খণ্ড তাবলিক সমর, উনি কি লিখেছেন, একটা প্রবন্ধ লিখেছেন এর উপরে। এই জন্য মনে রাখতে হবে, আপনারা বাংলাদেশে মার্কাজুদ্দাওয়া চেনেন, মার্কাজুদ্দাওয়া মুফতি আব্দুল মালিক সাহেব আছেন, উনি একটা বই লিখেছেন কিতাবুল জিহাদ, কিতাবুল জিহাদ এই কিতাবটার ভূমিকা উনি লিখেছেন, সেখানেও লিখেছেন তাবলিক সম্পর্কে কি লিখেছেন উনি, ভালো করে পড়বেন ওটা। তাহলে বোঝা গেল এটা আমার কথা না, তাবলিক ওয়ালাদের ভালো যতটুকু আমরা ভালো বলি, তারা প্রাথমিক পর্যায়ে লোকদেরকে দাওয়াত দিয়ে ধরে নিয়ে আসে, নামাজ শিখায়, আলহামদুলিল্লাহ ভালো কথা। কিন্তু যদি প্রাইমারি ছাত্রদেরকে আপনি বলেন এই প্রাইমারি চূড়ান্ত, আর কলেজ না ইউনিভার্সিটি নাই, তাহলে আপনি যা উপকার করেছেন তার চেয়ে ক্ষতি করেছেন বেশি। আর যদি বলেন যে না প্রাইমারি তোমাদেরকে পড়াচ্ছি, এরপরে কলেজ আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, তোমাদের আরো কাজ করতে হবে, তাহলে আলহামদুলিল্লাহ। আমরা মনে করি তাবলিগ এই কাজটা করত যে প্রাইমারি ভাবে শিখিয়ে বলতো যে না জেহাদ আছে, লড়াই আছে, মারামারি করতে হবে, এগুলো আরো কাজ আছে, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা ছিল না। জি আচ্ছা, যাই হোক যাই হোক, যদি এটা বলতো আমাদের কোনো আপত্তি ছিল না। সেই জন্য আমি বলবো যে ভাইয়েরা এই জাতীয় প্রশ্ন করেন, আমরা আমরা কারো বিরুদ্ধে না, আমরা কারো বিরুদ্ধে না, আল্লাহর জন্য বিরুদ্ধে করি, আল্লাহর জন্য বিরুদ্ধে করি। আমরা মনে করি দুধের মধ্যে পিঁপড়া পড়ে, কি পড়ে, পিঁপড়া পড়ে, তো দুধের মধ্যে পিঁপড়া পড়লে আমরা কি করব, পিঁপড়া ফেলে খাবো, পিঁপড়া সহ খাবো না। কিন্তু যদি দুধের মধ্যে পেশাব পড়ে তাহলে কি হবে, দুধের মধ্যে পেশাব পড়লে কি হবে, দুধের মধ্যে পিঁপড়া পড়লে পিঁপড়া ফেলে খাওয়া যাবে, পেশাব পড়লে, কাজে পেশাব পড়লে সর্বনাশ। এখন যদি ইসলামের মূলে আঘাত করেন, আমি গত সপ্তাহে বলেছিলাম যে ইসলাম অনেক ওরা প্রশ্ন করে আমাদের ইমানে মেহনত করতে হবে, এই বেটা ইমানে মেহনত করতে হবে, ইমানে মেহনত না থাকলে নামাজ পড়ার কামনে, বেঈমানের জন্য নামাজ আছে নাকি, ইমানের মেহনত করা লাগবে জিহাদ করতে গেলে, হজ করতে গেলে ইমান লাগবে না, নামাজ পড়তে গেলে ইমান লাগবে না, রোজা রাখতে ইমান লাগবে না, যেই ইমান দিয়ে নামাজ পড়ো, যেই ইমান দিয়ে রোজা রাখো, যেই ইমান দিয়ে হজ করো, ওই পরিমাণ ইমান দিয়েও জিহাদ করা যাবে। সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করে কয়জনে ইমানের মেহনত কত বছর করছেন, আনসার সাহাবের ইসলাম গ্রহণ যুদ্ধ করতে চলে গেছেন, ইতিহাস আছে না এরকম, এরকম ইমানের মেহনত করে ইমান মজবুত করতে হবে। তারপরে আবার বলে যে কি আছে ইমান, আমি যাদের মধ্যে গেলে পালাই যেতে পারি, কি অবস্থাটা, এটা যে দুর্বলতা সেটা আবার প্রচার করে পালাই যাইবে, তো তুমি কি ইমান অর্জন করলা? এইভাবে জেহাদের হাদিসগুলোকে পরিবর্তন করা, এরপরে জেহাদের বিরুদ্ধে এরকম প্রচার করা, এরকম ভাবে মানুষের ইমানকে দুর্বল করে দেওয়া, এরপরে কি হবে, জেহাদ করবো কার বিরুদ্ধে, লোক মনে খুঁজেই পায় না। জেহাদ করতে করতে যদি সব ইসলামে চলে আসে তাহলে আর কি লাগবে না, জেহাদ করা লাগবে না, কি সুন্দর কথা। এই কথাটা আপনি বুঝতে পারলেন, কিন্তু এই কথাটার ধাক্কা কোথায় গিয়ে লাগে তা চিন্তা করেছেন? আপনি বুঝতে পারলেন জেহাদ করে যদি সব দাওয়াতের মাধ্যমে চলে আসে তাহলে আর জেহাদ লাগবে না, তার এই কথাটা তো আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেন নাই। আল্লাহ নবী যুদ্ধ করেছেন, তাহলে আল্লাহ নবী নাউজুবিল্লাহ আপনার চেয়ে কম বুঝেছেন, ভুল করেছেন, তার নবীকে গিয়ে তো অপমান করে গিয়া, কারণ নবী ভুল করে গেছেন। এইরকম ভাবে আরো কত কথা আছে, ইমানে মেহনত লাগবে না, বেঈমানের কি আছে, নফসের জেহাদ বড় জেহাদ, নফসের জেহাদ করতে হবে, এরকম ভাবে আরো বিভিন্ন লাইনের কাজ আছে। এই হাদিসগুলো আমি আমার একটা বই আসতেছে উপরে, দিন কায়েমের সঠিক পথ একটা বই আসছে, এটা বইটাও শেষ পর্যায়ে আছে ইনশাল্লাহ। এই দুইটা বই যখন আসবে ইনশাল্লাহ আপনারা যে কোনো প্রশ্ন এর মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি ইসলাম সম্পর্কে জরুরি যে প্রশ্নগুলো প্রচলিত আছে সবগুলোর উত্তর দিয়েছি, কারণ এই বইগুলো সাধারণ লোকদের জন্য লেখা হচ্ছে না, লেখা হচ্ছে আপনাদের জন্য যারা একটু চিন্তা ভাবনা করেন ইনশাল্লাহ। তখন কিতাবুল জিহাদ আসবে, কিতাবুল বায়াত আসবে, এগুলো লেখা হয়ে গেছে অলরেডি। তো আপনারা দোয়া করেন যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করেন। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে, আমি কোনো জিনিসের মানুষকে ধোকা দিতে চাই না, এজন্য আমার পরিণতি কি হবে আমি জানি না, আমাকে যদি কেউ গালি দেয় সে গালিটা কার জন্য, কিন্তু আমি সত্যকে গোপন, পরশ না আসলে গোপন করা যায় নাই, পরশটা না আসলে আমি হয়তো বলতাম না, কিন্তু যখন হক কেউ জানতে চায় তখন হক জানানো ইমানের দায়িত্ব। আমি এটা পরিষ্কার ভাবি যে তাবলিগ ওলারা যেভাবে জেহাদের হাদিসগুলোকে বিকৃত করে, পরিবর্তন করে, জেহাদের নাম শুনলে তাবলিগ যারা করে তাদের মধ্যে ঘৃণা আসে, কপালে ভাস পড়ে যায়, কেমন বিরক্ত হয়, এটা আমার চেয়ে আর কেউ ভালো বলতে পারবে না। আমি ইমামতি করি, জুমার বয়ান দেই, জুমার জমা বয়ানে যখন আমি জেহাদের আলোচনা করি তাবলিগ ওলাদের প্রত্যেকের মাথা নত হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, মলিন হয়ে যায়। কেন? আমি কোরআন থেকে বলছি না, কোরআন থেকে তো বলছি, আল্লাহর নবী লড়াই করেছেন, কোরআনে লড়াই কথা আছে, প্রায় 500 আয়াত আছে জিহাদ করা সম্পর্কে। আপনি সে আয়াতগুলো মানবেন না, বিকৃত করবেন, আর বলবেন যে নবীওয়ালা কাজ করেন। নবীওয়ালা কাজ কি? নবী তো বলেছেন, আর নবীউল মালহামা, আমি যুদ্ধের নবী, আমাকে তরবারি দিয়ে পাঠানো হয়েছে, আমার রিজিক হচ্ছে তরবারি ছায়া তলে, সব হাদিস এগুলো, আমার রিজিক কোথায়? এটা বুঝতে হবে যে জেহাদ ইসলামের একটা মূল ভিত্তি। আমি সেটা বলতেছিলাম যে বলে কি বলে যে ইসলামের পাঁচটা বিনার মধ্যে তো নামা জেহাদ নাই, আপনারা জেহাদ জেহাদ করেন, সুন্দর কথা। শয়তান এই দলিলগুলো খুব গুছাইয়ে দেয়, ইসলামের পাঁচটা বেনার মধ্যে তো জেহাদ নাই। আমি বলি পাঁচটা বেনা আপনি কি বুঝেছেন? বেনাও তো বুঝেন নাই। বেনা মানে কি? বেনা মানে কি? স্তম্ভ মানে কি? খুঁটি, পিলার। তাহলে ইসলামের পাঁচটা পিলার, এই বিল্ডিং এর পাঁচটা পিলার আছে, এই পিলার পাঁচটা উঠে রাখেন কোন কাজ আছে? পিলার মানে পিলার, বিল্ডিং না, ভালো করে বুঝতে হবে। ইসলামের পাঁচটা পিলার, এই পিলারের জন্য ছাদ লাগবে, দেওয়াল লাগবে, দরজা লাগবে, জানালা লাগবে, তোমার সেগুলো কোথায়? তুমি হাদিস পড়ো নাই? আল্লাহ রাসূল পরিষ্কার বলেছেন ইসলামের এই পাঁচটা পিলার, আওয়ালা আদুল্লুকুমা আলা রাসিল আমরা উমুদ যুরাত সিনামি, আমি কি তোমাদেরকে ইসলামের সেই ছাদ সম্পর্কে বলবো? সর্বোচ্চ চূড়া ইসলামের ছাদ হচ্ছে যুরাত সিনামি আল জিহাদ বিজাবিলিল্লাহ, সর্বোচ্চ ছাদ হচ্ছে জিহাদ। তাহলে জিহাদ নাই কে বললো? তুমি পিলারটাকে বুঝতে পারো নাই। পিলার মানে মনে করছো বিল্ডিং, ওই বোকা, এই পিলার মানে বিল্ডিং না, ইসলামের পাঁচটা পিলার বলা হয়েছে, এই পিলারের উপরে ছাদ লাগবে, সেই ছাদ হলো জেহাদ। ছাদ কি? মেশকাতে একটা শুরু দিকে হাদিসটা আছে, সব কেতাবে আছে হাদিসটা, আওয়ালা আদুল লুকুম আলা রাসিল উমরা আমুদহি ওয়া যিরওয়াতি সানামিহি যিরওয়াতু সানামিহি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইসলামের ছাদ সর্বোচ্চ চূড়া হচ্ছে কি? হাদিস মানলে ভালো করে মানবেন, কোরআন হাদিস মানলে ভালো করে মানবেন। এখন যদি আমি এটা বললাম, যদি আমাকে দলিল চান আমি আরো কিতাব খুলে দেখাবো, তারপরও যদি বিশ্বাস না করেন, না মানেন, সেই দোষটাকে আমার না আপনার। আপনি আল্লাহ রাসূলের হাদিস যেটা পছন্দ করে সেটা মানবেন, আর যেটা আপনার মনের মতো লাগে না, পছন্দ করবেন না, এটা হবে না। এই জন্য এই সমস্ত যে প্রশ্ন যে জেহাদ এটা পঞ্চবেনার মধ্যে নাই, তো পঞ্চবেনার মধ্যে জেহাদ নাই, আপনি তো ছয় বেনা বানাইছেন, আবার ছয় উসুল এটা মানেন কেমনে? এই জন্য মনে রাখতে হবে, আমি কারো সমালোচনা, কোন দল নাম ধরে সমালোচনা খুব কম করি, কারণ যতদূর না চেষ্টা করি করার জন্য, কারণ প্রয়োজনে করা লাগবে, আল্লাহ তাআলা তো করেছেন, আবুল আহাবের আলোচনা করেন আছে না, শয়তানের বিরুদ্ধে আয়াত আছে না, তাহলে ইসলামের বিরুদ্ধে যদি কেউ ক্ষতি করে সেটাকে স্পষ্ট বয়ান করে দেওয়া, এটা কোনো দোষের কিছু নয়, কাজেই সেটা মনে রাখতে হবে। এটা প্রশ্ন আসলে হক বয়ান করে দেওয়া জরুরি, আমার পক্ষে যতটুকু জানা ছিল আমি সেটা করলাম। এরপরে আপনি তালাশ করেন, কোরআন হাদিস পড়েন, কোরআনের সুরা আনফাল পড়েন, সুরায় তওবা পড়েন, সুরায় মোহাম্মদ পড়েন, সুরায় সাফ পড়েন, বুখারীর কিতাবুল জিহাদ পড়েন, কিতাবুল মাগাজি পড়েন, ইনশাআল্লাহ আপনার ইমান ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ সুবহান ও তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।